ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهد الله فهو المهتد ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله الطيبين الطاهرين وصحابته الغر الميامين، وسلم تسليما كثيرا كثيرا. بعد، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يقول الله في كتابه العزيز: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم، فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال الله تعالى: الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام. وقال تعالى: وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو، ويعلم ما في البر والبحر، وما تسقط من ورقة إلا يعلمها، ولا حبة في ظلمات الأرض ولا يابس إلا في كتاب مبين، ولا رطب ولا يابس إلا في كتاب مبين. ويقول سبحانه وتعالى: إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام، وما تدري نفس ماذا تكسب غدا، وما تدري نفس بأي أرض تموت، إن الله عليم خبير. وقال النبي صلى الله عليه وسلم: أفضل ما قلته أنا والنبيون من قبلي لا إله إلا الله. وقال صلى الله عليه وسلم: إن القلوب لتفزع، قالوا: وما كما يفزع الحديد؟ قال صلى الله عليه وسلم: قالوا: وما جلاؤها يا رسول الله؟ قال: ذكر الله أكثر من ذكر الله. وقال النبي صلى الله عليه وسلم: أفضل ما قلته أنا والنبيون من قبلي لا إله إلا الله. وقال صلى الله عليه وسلم: أفضل الذكر لا إله إلا الله، وأفضل الدعاء الحمد لله. الله يجعلنا وياكم من الذاكرين الشاكرين الحامدين. الحمد لله أيها الأحباب الكرام الذي أحيانا بعدما أماتنا وإليه النشور. أصبحنا على فطرة الإسلام وعلى كلمة الإخلاص وعلى دين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم حنيفا مسلما وما كان من المشركين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، میرے محترم مہمان پرتھم قرآن پاکر کتبل آیات تلاوت کرسن، جار سرمرم ارکم اللہ جل شانہ قرآن پاکر مدھے مانوش کے سمبودھن کری بولین، ہے لوک سکل তোমরা ওই আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের আগে সমস্ত মানুষকে সৃষ্টি করছে, এবং ওই আল্লাহকে ভয় করো তোমরা, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছে, তোমাদের জন্য জমিন সৃষ্টি করছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতেছে, এবং তোমাদের জরুরতের সামানগুলি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করতেছে। এবং ওই আল্লাহর অন্য আয়াতের মধ্যে আল্লাহ জল্ল শানহুর হাতে মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, গায়বের সমস্ত চাবিকাঠি আল্লাহ পাকের কুদরতি হাতে, যেটা কোনো মানুষ কখনো জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জমিন এবং জলভাগ স্থলভাগে যত মখলুক চলতেছে সমস্ত মখলুকের ইলম আল্লাহ জল্ল শানহুর ইলমে আছে। তো আল্লাহ পাক সমস্ত গায়েবের সমস্ত খবর রাখেন, এবং ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এক একটা গাছ থেকে এক একটা পাতা জমিনে পড়ে এটা তার কোনো শক্তিতে পড়তে পারে না, বরং আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের ইলমে আছে কোন পাতা কখন জমিনে পড়ে। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি, জমিনের অন্ধকারের মধ্যে একটা দানা পড়ে আছে, এই দানার ইলম আল্লাহ পাকের ইলমে আছে। এইভাবে আল্লাহ জল্ল শানহু আয়াতের মধ্যে আল্লাহ জল্ল শানহু যে তিনি সমস্ত কিছুর জানেওয়ালা, সমস্ত গায়েবের ইলম যেটা মানুষের কখনো জানে নাই, মানুষ জানে না, আল্লাহ জল্ল শানহুর ইলম সমস্ত গায়েবের, সমস্ত অদৃশ্য যেটা মানুষের নজরে নাই, মানুষ জানে না, এই সমস্ত ইলম আল্লাহ পাকের নিকটেই আছে। মেহমান এরপরে হাদিসে পাক পড়লেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন যে আমি এবং আমার আগে সমস্ত নবী একটা কলমা মানুষকে বলি, ওই কলমা হইছে লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম কলমা। এটাও হাদিসে পাকের মধ্যে আসছে যে মানুষের দিল ঝংকার পড়ে যায়, মানুষের দিলের মধ্যে ঝংকার পড়ে, যেরকম লোহার মধ্যে ঝংকার পড়ে। তো লোহার ঝংকার তো পরিষ্কার করার ব্যবস্থা আছে, মানুষের দিলের ঝংকারকে পরিষ্কার করার ব্যবস্থা কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন যে তোমরা বেশি বেশি জিকির করো এবং কোরআন পাকের তেলাওয়াত করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে জিকিরের জন্য খুব তরগিব দিচ্ছেন, খুব উৎসাহিত করছেন, খুব জিকিরের জন্য তৈয়ার করছেন, এবং এটা বলছেন যে সবচেয়ে উত্তম কলমা, সবচেয়ে উত্তম কলমা হয়েছে আমি এবং আমার আগে যত নবী দুনিয়াতে প্রেরণ হয়েছে আসছেন, সমস্ত নবী একই কলমার কথা উম্মতকে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সবচেয়ে উত্তম জিকির, এবং উত্তম জিকির হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য বলতেছেন যে আল্লাহ জল্ল শানহু আমাদেরকে ঘুম থেকে আবার উঠার জন্য তৌফিক দিছেন, আমরা ইসলামের ফিতরতের উপরে, আল্লাহ আমাদেরকে ফিতরতে ইসলামের উপরে দুনিয়াতে পাঠাইছেন, ইসলামের যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, ওই ফিতরতে ইসলামের উপরে আবার জাগতে পারছি, আল্লাহ মেহরবানি করে আমাদেরকে জাগাইছেন এবং আমাদেরকে ইসলামের দৌলত দান করছেন এবং আমাদেরকে আল্লাহ জাল্লা শানুহু এত বড় মুবারক মজলিসে আসার তৌফিক দিছেন, এজন্য দোয়া করতেছেন যে আল্লাহ যাতে আমাদেরকে জাকিরিনের মধ্যে সামিল করে নেন। وحقيقة لا إله إلا الله أيها الأحباب الكرام أيها الجمع الكريم وحقيقة لا إله إلا الله أن لا معبود بحق إلا الله ولا رازق إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله خلق الخلق بقدرته سبحانه وتعالى أوجد هذا الكون لم يسبقه كون سابق أوجده بقدرته سبحانه وتعالى له طلاقة القدرة أن يقول للشيء كن فيكون سبحانه ما أعظمه أوجد هذا الكون بكل من الذرة حتى المجرة وأوجد هذا الإنسان لمقصد عظيم وما خلقت الجن والإنس إلا ليعبدون فهذا الإنسان كرمه الله سبحانه وتعالى وميزه على جميع المخلوقات فهو عند الله فإذا سويته ونفخت فيه روحي فقعوا له ساجدين وكرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا لماذا الله جل جلاله وعم نواله فضل هذا المخلوق لأنه سيستقبل الأمر الإلهي তো বলতেছেন যে এই কলমার হাকিকত, যে এই কলমার দ্বারা কি চাওয়া হইতেছে, যে এই কলমার হাকিকত হইতে এই কলমার দ্বারা আমাদের দিকের ভিতরে এই কথা বসানো যে আল্লাহ লা মাবুদ, আল্লাহ ছাড়া কেউই ইবাদতের উপযুক্ত না, তিনি একমাত্র মানুষকে মানুষের রিজিক দাতা, তিনি একমাত্র মানুষকে সৃষ্টি করছেন এবং তিনি একমাত্র মানুষকে পরিচালনা করেন, আল্লাহ জাল্লা শানুহু সমস্ত মাখলুককে তার কুদরতের দ্বারা সৃষ্টি করছেন, কোন মাখলুক দুনিয়াতে ছিল না আল্লাহ কুদরতের দ্বারা, এমন না যে জমিন থেকে জমিনকে সৃষ্টি করা হয়েছে, এক একটা মাখলুক থেকে এক একটা মাখলুককে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ মাখলুক ছাড়াই মাখলুককে সৃষ্টি করছেন, জমিন ছাড়াই জমিনকে সৃষ্টি করছেন, এক একটা মাখলুক ছাড়াই মাখলুককে সৃষ্টি করছেন, তার মধ্যে আল্লাহ জাল্লা শানুহু যেই কোনো মাখলুককে সৃষ্টি করতে চান, আল্লাহ পাকের কোনো জিনিসের মুখাপেকি না, কোনো জিনিসের মুহতাজ না, মানুষকে আল্লাহ জাল্লা শানুহু বড় সম্মানিত করে সৃষ্টি করছেন, এই মানুষকে সমস্ত মাখলুক থেকে একটা প্রাধান্যতা দিচ্ছেন এবং এই মানুষকে সমস্ত মাখলুক থেকে তার একটা প্রাধান্যতা দেওয়া হয়েছে এবং এই মানুষকে বড় এক উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে সৃষ্টি করা হয়েছে যে মানুষ একমাত্র আল্লাহকে চিনবে এবং আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করবে, আল্লাহকে চিনবে, আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের পরিচয় জানবে, আল্লাহ পাকের সিফাত আর গুণাগুলিকে জানবে এবং মানুষ আল্লাহ পাকের ইবাদত করবে। তো বলতেছেন যে মানুষকে একটা প্রাধান্যতা দেওয়া হয়েছে, লাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে বড় সম্মানিত করে সৃষ্টি করছে, বনি আদমকে বড় সম্মানিত করে সৃষ্টি করছি, ওয়াহামালনাকুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারযাকনাকুম মিনাত তাইয়্যিবাত ওয়াফাদ্দালনাকুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। তো আল্লাহ জাল্লা শানুহু কোরআনে পাকের মধ্যে মানুষের উপরে ইহসান, মানুষের উপরে অনুগ্রহ, এই মানুষ সাগরে যানবাহনের দ্বারা এক জায়গা থেকে অপর জায়গা যায় এবং তার যত জরুরতের সমস্ত জরুরতকে আল্লাহ জাল্লা শানুহু কুদরতের দ্বারা মানুষের জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। তো বলতেছেন যে মানুষকে বড় সম্মানিত করে বানানো হয়েছে এবং বহুত বড় একটা মাকসাদ আর উদ্দেশ্যে বানানো হয়েছে, এই মানুষ আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহকে চিনবে, আল্লাহকে মানবে, এদের জন্য বড় সম্মানিত এবং এরা বড় সম্মানিত এবং এদেরকে বড় সম্মানী মর্তবা দেওয়া হয়েছে। سبحانه وتعالى خلق الإنسان في أحسن تقويم وخلقنا الإنسان في أحسن تقويم لماذا؟ حتى يستقبل أعظم منهج منهج التكليف منهج الاستقبال منهج الهداية اهدنا الصراط المستقيم. فهذا المخلوق الكريم وهو المخلوق المكرم وهو المخلوق المسؤول، إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. هذا العطاء الإلهي، السماء للإنسان، الهواء للإنسان، البحار للإنسان، المخلوقات لهذا الإنسان، كم هذا الإنسان كريم عند الله، لأن فيه من روح الله، فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين. من يسجد له؟ سجادة تكريم من الملائكة فقعوا له ساجدين لعظم هذا الإنسان عند الله، وهداه السبيل إما شاكرا وإما كفورا. فإذا أقبل على الله، الله يفتح له خزائن، خزائن المعرفة، خزائن الهداية، خزائن التوفيق، خزائن العطاء. وإن من شيء إلا عندنا خزائنه. বলতেছেন যে মানুষকে আল্লাহ জাল্লা শানুহু বড় উত্তম চেহারা দিয়ে সৃষ্টি করছেন এবং তাকে অন্য অন্য মাখলুক থেকে একটা প্রাধান্যতা দিচ্ছেন, তার অবস্থা তার সবকিছু সমস্ত মাখলুক থেকে ভিন্ন। মানুষকে আল্লাহ জাল্লা শানুহু উত্তম চেহারা দিয়ে বানাইছেন, উত্তম গঠন দিয়ে বানাইছেন। এই মানুষের জন্য অন্য অন্য মাখলুককে সৃষ্টি করা হয়েছে, এই মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে, এই মানুষকে কেন এত প্রাধান্যতা দেওয়া হয়েছে, এই মানুষকে কেন এত সম্মানিত করা হয়েছে, বহুত বড় একটা উদ্দেশ্য রয়ে গেছে। বলতেছেন যে এই মানুষকে আল্লাহ জাল্লা শানুহু ইবাদতের জন্য সৃষ্টি করছেন, আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে মানার জন্য সৃষ্টি করছেন। এবং এদেরকে প্রশ্ন করা হবে, এদেরকে যে আল্লাহ জাল্লা শানুহু নিয়ামত দিয়েছেন, তাকে চেহারা দেওয়া হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু জানাই দিয়েছেন, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এদেরকে চক্ষু দেওয়া হয়েছে, এদেরকে কান দেওয়া হয়েছে, এদেরকে দিল দেওয়া হয়েছে। এই অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে আল্লাহ পাকের নিকটে জিজ্ঞাসিত হবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আল্লাহর হুকুম মতো ব্যবহার করা হয়েছে কিনা, আল্লাহ পাকের হুকুম মতো এইগুলিকে চালানো হয়েছে কিনা, এবং এদের জন্য আল্লাহ জাল্লা শানুহু হেদায়েতের রাস্তাকে পরিষ্কার করে দিচ্ছেন, সঠিক রাস্তাকে পরিষ্কার করে দিচ্ছেন, নবীদের মাধ্যমে তাদের জন্য হেদায়েতের রাস্তা পাঠাইছেন। বলতেছেন যে এই জন্যই তো আল্লাহ পাকের নিকটে হেদায়েতের রাস্তা চাওয়া হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাদের জন্য হেদায়েতের রাস্তা পাঠানো হয়েছে, সঠিক রাস্তা পাঠানো হয়েছে, আল্লাহকে পাওয়ার রাস্তা পাঠানো হয়েছে। এবং এদেরকে আল্লাহ জাল্লা শানুহু আহকাম দিচ্ছেন, এদের জিন্দিগি পরিচালনার এক জীবন ব্যবস্থা দিচ্ছেন, এবং এদের জন্য আল্লাহ জাল্লা শানুহু তার খাজানা থেকে সমস্ত নেয়ামতের ব্যবস্থা করছেন। বাতাস মানুষের জন্য, এই জমিন মানুষের জন্য, এই আসমান মানুষের জন্য, এবং এই জমিনের সমস্ত মখলুক মানুষের খেদমতের জন্য আল্লাহ জাল্লা শানুহু মানুষের জন্য সব ব্যবস্থা করছেন। মানুষ তার দায়িত্ব পুরো করবে, সমস্ত মখলুক মানুষের খেদমতে ব্যবহার হবে। এবং আল্লাহ জাল্লা শানুহু এই মানুষকে সৃষ্টি করে মানুষের জন্য এই সমস্ত জরুরতের সামানকে আল্লাহ জাল্লা শানুহু ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ জাল্লা শানুহু মানুষের মধ্যে রূহ পাঠাইছেন, ফাকাহুল্লাহু সাজিদিন, এবং তারা আল্লাহ পাকের সামনে ঝুঁকে গেছে, ইজ্জারত হয়ে গেছে। বলতেছেন যে মানুষের জন্য আল্লাহ জাল্লা শানুহু এই নিয়ামতগুলি পয়দা করছেন। ওয়ালিল্লাহি খাজায়িনুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের সমস্ত খাজানা, সমস্ত ভান্ডার আল্লাহ পাকের কুদরতি নিজামের মধ্যে এই সমস্ত ভান্ডার মানুষের জন্য ব্যবহার হয়। মানুষ যখন আল্লাহ পাকের হুকুম পুরো করবে, আল্লাহ জাল্লা শানুহু আসমান আর জমিনের সমস্ত নিয়ামতের ভান্ডার মানুষের জন্য খুলে দেবেন। هذا الإنسان من علمه؟ من علمه؟ علمه الله وعلم آدم الأسماء كلها. هذا الإنسان المبارك علمه الله وهو معلم ومعلم، وهو علم الملائكة. বলতেছে যে আল্লাহ জাল্লা শানহু কে মানুষকে ইলম দান করছেন, জ্ঞান দান করছেন, কে দান করছেন? একমাত্র আল্লাহ এই মানুষকে আল্লাহই জ্ঞান দান করছেন, আল্লাহই ইলম দান করছেন। বলতেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ জাল্লা শানহু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লামা ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত জিনিসের নাম আল্লাহ পাকই শিখিয়ে দিয়েছেন। আল্লাহ জাল্লা শানহু শিখানে ওয়ালা মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে শিখাইছেন, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ থেকে শিখছেন, ফেরেশতাদেরকে শিখাইছেন, এই ইলম একমাত্র আল্লাহই মানুষকে দান করছেন। وتأملوا هذه الآيات في سورة الرحمن، الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان. قرآن پاک مدھے سورہ الرحمن سے الرحمن مدھے মানুষকে শিখাইবার কথা, মানুষকে যে আল্লাহ পাক শিখাইছেন, আর রহমান আল্লাহ আল কোরআন, যে আল্লাহ জাল্লা শানহু কোরআনে পাক মানুষকে আল্লাহই শিখাইছেন। এবং আল্লাহ পাক এই কোরআনের ব্যাখ্যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে জানাইছেন। তো আল্লাহই শিখানে ওয়ালা এবং আল্লাহই ইলম দেনে ওয়ালা। والله سبحانه وتعالى لم يخلق هذا الإنسان عبثا، إنما خلقه لمقصد عظيم، أن يعرف الله. বলতেছেন যে এই মানুষকে আল্লাহ পাক এমনি সৃষ্টি করেন নাই যে মানুষ কোন কাজ ছাড়াই বেকার সৃষ্টি করা হয়েছে, এমনি সৃষ্টি করা হয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সাফ বলে দিয়েছেন যে আমরা মানুষকে এমনি সৃষ্টি করি নাই, বরং মানুষকে বহুত বড় একটা উদ্দেশ্যে, বহুত বড় একটা মাকসাদে আমি সৃষ্টি করছি। এদের বহুত বড় জিম্মাদারি, এদের বহুত বড় দায়িত্ব, এদেরকে আমি বহুত বড় একটা উদ্দেশ্যে সৃষ্টি করছি। أفحسبتم أنما خلقناكم عبثا وإنكم إلينا لا ترجعون؟ কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক মানুষকে সম্বোধন করে বলতেছেন যে তোমরা কি এটা ধারণা করতেছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করছি, বেকার সৃষ্টি করছি, কোনো কাজই সৃষ্টি করি নাই, বেকার সৃষ্টি করছি, তোমরা কি ধারণা করতেছো? এবং এটা কি তোমরা ধারণা করতেছো যে আবার আমার নিকটে ফিরে আসতে হবে? না না না, তোমাদের সবাইকে আমার নিকট আবার ফিরে আসতে হবে। وكما قلت كل شيء في هذا الكون وفي هذا الوجود مخلوق للإنسان وهو للامتحان. বলতেছেন যে এই জমিনে যত মখলুককে সৃষ্টি করা হয়েছে এই সব মখলুককে, সব সৃষ্টিকে মানুষের পরীক্ষার জন্য সৃষ্টি করা হয়েছে। نعم ونعم يا ابن آدم خلقت كل شيء من أجلك وخلقتك من أجلي فلا تنشغل بما خلق لك عما خلقت له. বলতেছেন যে হাবি এরকম আছে যে বলা হয়েছে আল্লাহ পাক আল্লাহ জাল্লা শানহু মানুষকে সম্বোধন করে বলেন যে দেখো জমিনের মধ্যে যত জিনিসকে সৃষ্টি করা হয়েছে এই সব জিনিসকে তোমাদের উপকারের জন্য, তোমাদের ব্যবহারের জন্য সৃষ্টি করা হয়েছে, এবং তোমাদেরকে আমার হুকুম পুরা করার জন্য আমাকে চিনি, আমাকে মানি, দুনিয়াতে জীবনযাপন করে আমার রেজামন্দ নিয়ে দুনিয়া থেকে আসার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। দেখো যে মাকসাদে, যে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং অন্যান্য মানুষকে সৃষ্টি করা হয়েছে, এর মধ্যে তোমরা এদিক সেদিক করবে না যে মানুষের মানুষ, হে মানুষ তোমরা মাকলুকের পিছনে পড়ে এবং মাকলুকের পিছনে তোমাদের জিন্দিগি শেষ করবে না। তোমাদেরকে তো আল্লাহ জাল্লা শানহু আল্লাহকে দুনিয়া, আল্লাহকে মানি, আল্লাহর হুকুম পুরা করার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। سبحانه وتعالى أوجدنا من العدم ومدنا بالنعم. الله جل شأنه هو أمدرك أستي অস্তিত্ববিহীন, কোন অস্তিত্ব ছিল না, অস্তিত্ববিহীন থেকে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন এবং আমাদের জন্য সমস্ত মাখলুককে সৃষ্টি করছেন। এবং সমস্ত নেয়ামত আমাদের পরীক্ষার জন্য আল্লাহ পাক সৃষ্টি করছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ জাল্লা শানহু আসমানি কিতাব কোরআন মাজিদ দিছেন। বলতেছেন যে আসমানি কিতাবের মধ্যে মানুষ কিভাবে জীবন যাপন করবে, মানুষ কিভাবে আল্লাহকে চিনবে এবং আল্লাহ পাককে চিনে আল্লাহ পাককে মানবে এবং সে আল্লাহ পাকের মখলুকের সৃষ্টির রহস্য জানে এবং তাকে যেইভাবে ব্যবহার করা দরকার শুক্রিয়া হিসাবে ওইভাবে ব্যবহার করবে। এই জন্য আল্লাহ আসমান থেকে কিতাব নাজিল করছেন আল্লাহকে চিনার এবং আল্লাহর পরিচয় দিয়ে, যে আল্লাহ পাকের পরিচয় কোরআন পাকের মধ্যে, আসমানি কিতাবগুলির মধ্যে হেদায়েতের রাস্তা আসমানি কিতাবের মধ্যে, আল্লাহ পাকের পরিচয়ের রাস্তা আসমানি কিতাবের মধ্যে। যখন মানুষ আল্লাহকে চিনতে পারবে, সঠিকভাবে আল্লাহকে চিনবে, সমস্ত মখলুকের হাকিকত বুঝতে পারবে, যে অন্যান্য মখলুককে কেন সৃষ্টি করা হয়েছে এবং ওইভাবে সে ব্যবহার করতে পারবে। এই জন্য সর্বপ্রথম দায়িত্ব হয়েছে আল্লাহকে চিনা, যেটা আল্লাহ পাক আসমানি কিতাবের মধ্যে মানুষের জন্য সঠিক রাস্তা হিসাবে, সিরাতে মুস্তাকিম হিসাবে পাঠিয়েছেন। আল্লাহকে চিনবে এবং আল্লাহ পাকের হুকুমকে চিনে জীবনযাপন করবে। মখলুককে যেইভাবে ব্যবহার করার জন্য বলা হয়েছে ওইভাবে ব্যবহার করবে। واختبت حكمة الله سبحانه وتعالى أن يجعل النبي محمد صلى الله عليه وسلم خاتم الأنبياء وأمته خاتمة الأمم وكتابه خاتمة الكتب বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীদের মধ্যে বাছাই করে শেষ নবী বানাইছেন, ওনার পরে আর কোন নবী আসবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষে আসছেন, ওনার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানি যে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবের পরে আর কোন কিতাব জমিনে নাজিল হবে না এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতই শেষ উম্মত, এই উম্মতের পরে আর কোন উম্মত আসবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুত বড় এক জিম্মাদারি দেওয়া হয়েছে, বহুত বড় এক দায়িত্ব দেওয়া হয়েছে, আসমানি কিতাব দেওয়া হয়েছে এবং এই উম্মতকে শেষ উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। وقال في حق رسوله صلى الله عليه وسلم وما أرسلناك إلا رحمة للعالمين وإنك لتهدي إلى صراط مستقيم حضور صلى الله عليه وسلم کے شان اللہ جل شانہ قرآن پاک میں جو آیات نازل کرتے ہیں کہ ہمیں اپنا کے পুরা জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করছে, রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছে এবং আপনি সমস্ত মানুষকে হেদায়তের রাস্তায় উঠাইবেন, হেদায়তের রাস্তায় উঠাইবার মেহনত পুরা করবেন, হেদায়তের রাস্তা দেখাইবেন, এই এক জিম্মাদারি দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইছে, রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জিম্মাদারি কি, দায়িত্ব কি, আল্লাহ কোরআনে পাকের মধ্যে পরিষ্কার ভাবে জানাই দিচ্ছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রহমত হিসাবে দুনিয়াতে পাঠানো হয়েছে এটাও জানাই দিচ্ছেন। وَأَرْسَلْنَاكَ لِلنَّاسِ كَافَّةً بَشِيرًا وَنَذِيرًا حضور صلى الله عليه وسلم کے اللہ جل شانہ و شمبو جب کرے بولین یعنی اپنا کے پورا مانو আছেন বশীরাম ওয়া নাযীরা, আপনি সুসংবাদদাতা হিসেবে এবং সমস্ত মানুষকে ভয় প্রদর্শনকারী হিসেবে, যে মানুষকে আল্লাহ জাল্লা শানুহু মানুষের জন্য যে নিয়ামত সৃষ্টি করে রাখছেন আখেরাতে, ওই নিয়ামতের সুসংবাদদাতা হিসেবে ওই নিয়ামতকে পরিষ্কার করে মানুষের কাছে খুলে খুলে বলবেন, যাতে মানুষ ওই রাস্তায় চলে আল্লাহ পাকের ওই নিয়ামতকে ভাগি হয়ে যায় এবং আখেরাতে যে কঠিন কঠিন ঘাটি, ওই ঘাটের গুলির ভয় প্রদর্শনকারী হিসাবে আপনাকে পাঠানো হবে। ওয়াশারাফ হাযিহি উম্মা বিমা শারাফ বিহি নাবিয়হা দাওয়াতি ইলা আল্লাহ ওয়াল ইহসান ইলা খালকিল্লাহ। এই উম্মতকে আল্লাহ জাল্লা শানুহু বহুত বড় সম্মানিত করছেন, এই উম্মতকে বহুত বড় সম্মান দান করছেন, যে উম্মতকে এত বড় কাম দিচ্ছেন, যে কাম আল্লাহ জাল্লা শানুহু নবীদেরকে দিতেন এবং নবীদেরকে দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, এই জিম্মাদারি এই কাম এই উম্মতকে দেওয়া হয়েছে, বহুত বড় কাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওয়ালা কাম এই উম্মতকে দিয়ে, এই উম্মতকে বহুত বড় সম্মানিত করছেন। ওই কাম হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকবে, মানুষকে আল্লাহর পরিচয় দিবে, মানুষকে হেদায়েতের রাস্তার দিকে ডাকবে, এত বড় কাম আল্লাহ এই উম্মতকে দিয়ে। والله سبحانه وتعالى عطى هذه الأمة المباركة نيابة النبوة، نيابة النبي صلى الله عليه وسلم في الدعوة إلى الله. يقول سبحانه وتعالى على لسان نبيه صلى الله عليه وسلم: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে খতমে নবুওয়াতের তোফায়েলে এই উম্মতকে বহুত বড় একটা কাম দিতেন, নবীর নিয়াবত দিতেন, নবী বলা কাম দিতেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে জিম্মাদারি আসছে আল্লাহ জাল্লা শানুহু খতমে নবুওয়াতের ওসিলায় এই উম্মতকে এত বড় একটা কাম, এত বড় জিম্মাদারি, এত বড় দায়িত্ব, এত বড় শান এই উম্মতকে দেওয়া হয়েছে, দাওয়াত ইলাল্লাহ মানুষকে আল্লাহর দিকে ডাকা। আল্লাহ জাল্লা শানুহু নবীকে হুকুম করতেছেন, আপনি বলে দেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, আপনি বলে দেন এটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহি আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি আমি বুঝে শুনে ডাকি, যারা আমি আমার এই জিম্মাদারি, যারা আমার অনুকরণ অনুসরণ করবে তাদের ওই কাম, তাদের ওই জিম্মাদারি। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুওয়াতের ওসিলায় এত বড় জিম্মাদারি এই উম্মতের জিম্মায় আসছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। الله شرف هذه الأمة وبين مكانتها وبين عزها وشرف هذه الأمة أن تكون نائبة عن رسول الله صلى الله عليه وسلم وداعية الخلق إلى الله. অন্য আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু এই উম্মতের শান, এই উম্মতের মর্যাদা, এই উম্মতের এই পজিশন এবং এই উম্মতের জিম্মাদারি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মঙ্গলের কাজের জন্য তোমাদেরকে উখরিজাত লিন-নাস সমস্ত মানুষের মঙ্গলের দিকে আনার মেহনতের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমরা মানুষকে ভালো কাজের দিকে রাখবে, খারাপ কাজ থেকে ফেরাবে। বলতেছেন যে এই আয়াতের মধ্যে এই উম্মতের শান বোঝানো হয়েছে, এই উম্মতের মর্যাদা বোঝানো হয়েছে, এই উম্মতের জিম্মাদারি বোঝানো হয়েছে, এই উম্মতের কাম বোঝানো হয়েছে, এই উম্মতকে এত বড় জিম্মাদারি দেওয়া হয়েছে, এই উম্মতের এত বড় শান, এই উম্মতের এত বড় মর্যাদা, এই উম্মতের এত বড় কাম। বলতেছেন যে নবীর নিয়ামত হিসাবে, নবীর কাম হিসাবে এই উম্মত মানুষকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর পরিচয় দিবে, আল্লাহর দিকে মানুষকে ফেরাবে। বলতেছেন যে হেদায়তের রাস্তার দিকে মানুষকে আনবে, হেদায়তের রাস্তার পরিচয় দেবে, এক একজন মানুষকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচায়, আল্লাহর হুকুমের উপর উঠাবে, এই জিম্মাদারি এই উম্মতের জিন্দিগির কাম হিসাবে দেওয়া হবে। وهذا مقام عظيم وشرف عظيم وكرامة من الله. ويقول سيدنا عمر بن الخطاب رضي الله عنه: نزلت هذه الآيات، كنتم خير أمة أخرجت للناس ولتكن منكم أمة، نزلت بأصحاب محمد صلى الله عليه وسلم، ومن أراد أن يكون من تلكم الأمة فليصنع صنيعها. আল্লাহ জাল্লা শানহু কোরআনে পাকের এই আয়াতগুলির মধ্যে এই উম্মতের শান, এই উম্মতের মর্যাদা, এই উম্মতের জিম্মাদারি, এই উম্মতের কাম, এই উম্মতের জিন্দেগীর মকসাদ বুঝাইছেন। এই উম্মতকে কত বড় মর্যাদা দেওয়া হয়েছে, কত বড় শান দেওয়া হয়েছে, কত বড় কাম দেওয়া হয়েছে, কত বড় মর্যাদা দেওয়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে কুনতুম খায়রা উম্মাতিন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ায়ামুরুনা বিল মারুফ। এই আয়াতগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের শানে এবং এই উম্মতের শানে আল্লাহ জাল্লা শানহু পাঠাইছেন। এই উম্মত যখন এই কামগুলি পুরা করবে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যখন এই কামগুলি পুরা করবে, জিম্মাদারি পুরা করবে, তখন সেই মর্যাদার ভাগী হবে, এই শানের ভাগী হবে। এই জন্য যে জিম্মাদারি দেওয়া হয়েছে, যে কাম দেওয়া হয়েছে, যখন এই কামের হক আদায় করে এই উম্মতের কামগুলি পুরা করবে, তখন আল্লাহ পাকের ওই খেতাবের মধ্যে, ওই আল্লাহ পাকের ওই কথার মধ্যে তারা পড়বে এবং তারা ওই শানের আর মর্যাদার ভাগী হয়ে যাবে। كما بينا الله خصها بجهد النبي صلى الله عليه وسلم، وفتحت العالم وانتشر أصحاب محمد صلى الله عليه وسلم شرقا وغربا وجنوبا وشمالا في كل بقاع الأرض، يحملون أعظم ميراث في الوجود، ميراث النبوة الدعوة إلى الله. তো বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই জিম্মাদারি বুঝছেন, এই জিম্মাদারির হক আদায় করছেন। এই উম্মতকে জিম্মাদারি দেওয়া হয়েছে, নবীর নিয়ামত দেওয়া হয়েছে, নবীর কাম দেওয়া হয়েছে। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই জিম্মাদারিকে বুঝছেন এবং এই জিম্মাদারি পুরা করার জন্য পুরো দুনিয়ার মধ্যে ছড়াই পড়ছেন। কোন দিক সর্বদিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, দুনিয়ার দুনিয়ার আনাতে কানাতে বলতে সঙ্গে এই জিম্মাদারি পুরা করার জন্য পুরো দুনিয়ার মধ্যে ছড়াই পড়ছেন। পুরো দুনিয়ার মধ্যে এই জিম্মাদারি পুরা করার জন্য ওনারা ওনাদের জান আর মাল, ওনাদের জিন্দগির সব কিছু লাগাইছেন। তো আল্লাহ জাল্লা শানহু কদমে কদমে ওনাদের সাহায্য করছেন। আল্লাহ দেশকে দেশ ফতা করে দিছেন, দেশকে দেশ জয় করে দিছেন। যেদিকে ওনারা গেছেন ওইদিকে আল্লাহ হেদায়তকে পৌঁছাই দিছেন। যেদিকে ওনাদের মেহনত হয়েছে ওইদিকে আল্লাহ হেদায়ত পৌঁছাই দিছেন। যেদিকে ওনাদের জান আর মাল লাগছে, ওনাদের ফিকির, ওনাদের জান, ওনাদের মাল এই কাজের জন্য লাগছে, আল্লাহ দুনিয়ার মধ্যে হেদায়তকে আম করে দিছেন। وفتحوا العالم بفكر الهداية وبمزاج النبوة، يقولون نحن رسل رسول الله صلى الله عليه وسلم، ويخاطب البشر يقولون لهم كونوا مثلنا. বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন নিজের জিম্মাদারিকে পরিপূর্ণভাবে আদায় করছেন, তো আল্লাহ দেশকে দেশ ওনাদের জন্য জয় করে দিতেন এবং ওনারা ওনাদের পরিচয় দিতেন যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হয়ে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম নিয়ে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগি তোমাদের সামনে খোলার জন্য আসছি। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পবিত্র জিন্দগি দিতেন, পবিত্র কাম দিতেন, এই জিন্দগি এবং কাম নিয়ে তোমাদের সামনে আসছি, তোমরা আমাদের মতো হয়ে যাও, বুনু মিসলানা, আমাদের জিন্দগি দেখো, আমাদের উঠা বসা দেখো, আমাদের জিন্দগি দেখে তোমরা আমাদের মতো হয়ে যাও, তোমরা দুনিয়াতে শান্তি পাবে এবং মৃত্যুর পরেও তোমাদের শান্তির ফয়সালা হবে। وتشبهوا بالنبي صلى الله عليه وسلم صورة وسريرة وسنة، مطعمهم كمطعم النبي صلى الله عليه وسلم، حياتهم كحياة النبي صلى الله عليه وسلم، والله امتدحهم وذكرهم في التوراة والإنجيل محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا فيما هم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة والإنجيل. الله أكبر. মেরে মোহতরম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব লাইনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জিন্দেগী বানাইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী মতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীকে আকড়াই ধরছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মতো নিজের জিন্দেগীকে বানাইছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতে যে সুন্নতগুলি ছিল ওই সুন্নতগুলি ওনারা একশো ভাগের একশো ভাগ জিন্দেগীতে আনছেন, সিরাত এবং আখলাক হিসাবে যে জিন্দেগী ছিল সুন্নত হিসাবে যে জিন্দেগী ছিল ওই সুন্নতি জিন্দেগী ওই সিরাতি জিন্দেগীও সাহাবায়ে কেরাম পরিপূর্ণভাবে নিজের জিন্দেগীতে ফিট ফিট করছেন, এবং সারিরাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের যে অবস্থা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ভিতরের ওই অবস্থাকেও নিজের ভিতরে আনার জন্য একশো ভাগের একশো ভাগ চেষ্টা করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী মতো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পরিপূর্ণভাবে নিজের জিন্দেগী বানানোর জন্য একশো ভাগের একশো ভাগ চেষ্টা করছেন, সুন্নতি জিন্দেগী খানার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত চলার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কথাবার্তার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ইবাদত এবং জিন্দেগীর সমস্ত ক্ষেত্রের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জিন্দেগী, এজন্য আল্লাহ জাল্লা শানুহু সাহাবাদের প্রশংসা করছেন, আসমানের সমস্ত কিতাবের মধ্যে সাহাবাদের পরিচয় দিছেন, সাহাবাদের জিন্দেগীর পরিচয় দিছেন, কোরআন পাকের মধ্যে আয়াত নাযিল করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা মুহাম্মাদ তিনি আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের প্রেরিত রাসূল ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার আল্লাহ জাল্লা শানুহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জামাত দিছেন, এক পবিত্র জামাত, এক পবিত্র জামাত দিছেন যেটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নমুনা, এই ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার তাদের অবস্থা এমন হবে, তাদের অবস্থা এমন হবে, তাদের মধ্যে এমন গুণ হবে, তারা তো কাফেরের মোকাবেলায় বড় শক্ত, কাফেরের মোকাবেলায় বড় কঠিন, রহমা ও বাইরাহম কিন্তু পরস্পর তারা বড় রহমদিল এবং বড় আখলাকের সাথে বড় নরম আচরণের সাথে তারা জীবনযাপন করে, রহমা ও বাইরাহম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তারা তাদের অবস্থা তাদের ইবাদতকে তোমরা দেখবে তারা রুকু এবং সিজদার মধ্যে তাদের নামাজের অবস্থা তাদের রুকুর অবস্থা তাদের সিজদার অবস্থা আল্লাহ জাল্লা শানুহু কোরআনে পাকের মধ্যে এই আয়াত নাযিল করে পূর্বের কিতাবের অবস্থা জানাই দিতেন যে সাহাবাদের এই গুণগুলি সাহাবাদের অবস্থাগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইবেন, ওনার গুণগুলি আসমানি অন্যান্য কিতাবের মধ্যেও আল্লাহ পাক নাযিল করছেন, এবং ওনার সাথে সাহাবাদের যে জামাত ওই জামাতের সিফাত আর গুণাবলীকেও ওই আসমানি কিতাবের মধ্যে নাযিল করা হয়েছে। দুনিয়ার মধ্যে দিনকে জিন্দা করছেন, দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য ওনাদের সব কিছু লাগাই দিচ্ছেন। এইটাও কোরআনে পাকের মধ্যে আসছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু যেখানে যাইতেন সেখানে আল্লাহ পাকের এক একটা হুকুম নামাজ যেমন আল্লাহ পাকের হুকুম নামাজ ওই নামাজকে সেখানে কায়েম করতেন, এই নামাজ সাধারণ নামাজ না, আল্লাহ পাকের বহুত বড় হুকুম, ইসলামের খুঁটি, ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি হিসাবে এই নামাজকে বলা হয়েছে। আল্লাহ ইয়ামতাজিহুম সুবহানাহু ওয়া তাআলা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. يتكلم عن صفاتهم كانوا قليلا من الليل ما يهجعون وفي الأسحار هم يستغفرون. كانوا رهبانا بالليل وبهتانا في النهار. বলতেছে আল্লাহ জাল্লা শানহু কোরআনে পাকের মধ্যে সাহাবাদের গুণ বর্ণনা করতেন, সাহাবাদের সিফাত আর গুণাবলী, যে সাহাবাদের মধ্যে আল্লাহ পাক কি সিফাত দিচ্ছেন, ওনাদের মধ্যে কি গুণাবলী। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনদের অবস্থা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বর্ণনা করছেন যে মুমিনদের অবস্থা হয়েছে এই যে তারা কামিয়াব হয়ে গেছে। ওই সমস্ত মুমিনিন, ওই সমস্ত ঈমান ওয়ালা, তাদের যারা নামাজের মধ্যে খুশু খুজু, নামাজের মধ্যে এক সুই একাগ্রতার সাথে এক ধ্যানে আল্লাহ পাকের হুজুরি কলবের সাথে নামাজ আদায় করে, এই নামাজ এই নামাজি ওয়ালারা, এই ঈমান ওয়ালা এরা কামিয়াব হয়ে গেছে। আল্লাযীনা হুম আনিল লাগলে মুরিদুন, তারা অযথা কথাবার্তা বলে না। মুমিনদের সিফাত, তাদের নামাজের সিফাত, তাদের চলাফেরা, তাদের জিন্দগির সিফাত, তাদের জিন্দগির গুণাবলী কোরআনে পাকের মধ্যে উল্লেখ করা হয়েছে যে তাদের অবস্থায় রাত্রে কিছু সময় উঠে আল্লাহ পাকের ইবাদত করে, নামাজ জিকির তেলাওয়াত এবং দোয়ার মধ্যে তারা মশগুল থাকে সারাদিন, আল্লাহ পাকের হুকুমকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য মেহনতের মধ্যে লাগে থাকে। সাহাবাদের গুণ হিসাবে এই কথা আসছে যে তারা রহবারন ফিল লাইল ফুরসানন ফিল নাহার, তারা সারা রাত্র তো আল্লাহর রহমতকে মানুষের দিকে ফেরাইবার মেহনতের মধ্যে ব্যস্ত, নামাজ ইত্যাদি জিকির তেলাওয়াত দোয়া ইত্যাদির মধ্যে, রোনাজারির মধ্যে, চোখের পানি ফলানোর মধ্যে, উম্মতের হেদায়তের জন্য উম্মতকে গোমরাহী থেকে বাঁচাইবার দোয়ার মধ্যে আল্লাহ জাল্লা শানুর রহমতকে মানুষের দিকে ফিরাইবার মেহনতের মধ্যে সারা রাত্র তাদের কাটানো, তারা সারা রাত্র কাটান এবং ফুরসান ফিন্নাহার সারাদিন মানুষকে আল্লাহর দিকে ফিরাইবার জন্য, মানুষকে আল্লাহর আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, মানুষকে গুমরাহি থেকে বাঁচাইবার জন্য, মানুষকে হেদায়তের রাস্তা আনার জন্য এক জবরদস্ত মেহনতের মধ্যে তাদের সারাদিন কাটে। কানু উলামা حكماء ذاكرين لله سبحانه وتعالى صحابة اكرام رضي الله عنهم اجمعين ونرى علماء چلين ونرى علم البلو قهرائي چلو علم البلو قبيرو تا چلو قرآن ابن حديث بوس গভীর এলেম ওনাদের মধ্যে ছিল, ওনারা বড় বুদ্ধিমান ছিলেন এবং বড় আল্লাহ পাকের জিকির করনে ওয়ালা ছিলেন। ওনাদের সব সময় জুবান আল্লাহর জিকিরে ব্যস্ত থাকত এবং বড় বুদ্ধিমান ছিলেন এবং আল্লাহ জাল্লা শানহু ওনাদেরকে বড় বুদ্ধিমান হিসেবে দুনিয়াতে প্রেরণ পাঠাইছেন এবং ওনারা এলেমের বড় গাহরাই ছিল, এলেমের বড় গভীরতা ওনাদের মধ্যে ছিল। আল্লাহ আতাহুম ইলমুল খাশিয়াহ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. এবং আল্লাহ পাকের ভয় ওনাদের মধ্যে খুব ছিল, আল্লাহ পাকের ভয় আল্লাহর ভয় ওনারা কাতর হয়ে গেছেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই সমস্ত মানুষ যাদের সামনে আল্লাহ পাকের আলোচনা হয়, আল্লাহর বড়াই বড়ত্বের আখিরাতের কথা আলোচনা হয়, আখিরাতের ঘাটিগুলির কথা আলোচনা হয়, তাদের দিল কম্পিত হয়ে যায়, তাদের দিল ভয়ে কাতর হয়ে যায়। ওই জাতিয়াত আলাইহি আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহ পাকের আয়াতকে জিকির করা হয়, কোরআনে পাকের আয়াতকে জিকির করা হয়, আল্লাহ পাকের নিশানিয়াতগুলিকে জিকির করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। কোরআনে পাকের মধ্যে এই সিফাতগুলি উল্লেখ করা হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের গুণাবলীকে কোরআনে পাকের মধ্যে উল্লেখ করা হয়েছে। وهذه الدعوة المباركة امتداد لحياة أصحاب محمد صلى الله عليه وسلم. সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের পুরো জিন্দেগি এই দাওয়াত ইলাল্লাহ এই কাজের মধ্যে, ওনাদের জান রাখতে, ওনাদের মাল রাখতে, ওনাদের জিন্দেগির সব কিছু, যোগ্যতা সব কিছু এই দিন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার মেহনতের মধ্যে রাখছে। ওয়াজাআতিহিম মাশাআল্লাহ আল-মাহাব্বা ওয়াল-ইসার ওয়ায়ুজুরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়াল-মুমিনুন ওয়াল-মুমিনাত কামনা ছিল একে অপরকে উপকার করার, একে অপরকে প্রাধান্য দেওয়ার, একে অপরের সব একে অপরের ভালো দেখার। সাহাবাদের মধ্যে বড় গুণ ছিল, ইউসিরুন আলাল হুসিন তাদের মধ্যে হামদর্দি, তাদের মধ্যে পরস্পর রহমতি, তাদের মধ্যে পরস্পর দয়া, একে অপরের উপরে দয়া খুব ছিল। এবং কোরআনে পাকের মধ্যে এটাও আসছে, মুমিনুন ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ও বাদ, মুমিন এবং মুমিনাত একে অপরের জিম্মাদার, একে অপরের ব্যাপারে চিন্তা করবে, একে অপরকে সাহায্য করবে, একে অপরকে দিনের দিকে আগাইবার জন্য একে অপরের সাহায্য করবে। তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের দিকে ডাকবে, খারাপ কাজ থেকে ফিরাইবে। মুমিন এবং মুমিনাতের সিফাত আর গুণাবলীও বলা হয়েছে। এই উম্মতের কাম কি, জিম্মাদারি কি, এই উম্মতের আখলাক কি হবে, এই উম্মতের সিফাত আর গুণাবলী কি হবে, কোরআনের পাঠের মধ্যে এইগুলি খুলে খুলে বলা হয়েছে। মাশাআল্লাহ, জাআত ফিহিম সিফাত আত-তাইয়্যিবা, সিফাত আল-আমানা, সিফাত আত-তাদহিয়া, المعاشرات والمعاملات والأخلاق وخفض الجناح والمحبة، هكذا الله ميزهم سبحانه وتعالى وانتشر هذا الدين العظيم بصفاتهم. তবরদসের যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যে এই সিফাতগুলি খুব গুণাবলী আসছে, ওনাদের মধ্যে সিফাত আর গুণাবলী যে ওনাদের মধ্যে পরস্পর খুব মহব্বত, ওনাদের মধ্যে আখলাক, ওনাদের মুআমালাত দিন মতো, ওনাদের লেনদেন দিন মতো, ওনাদের মুআশারা দিন মতো, ওনাদের ঘরানা জিন্দগি, পারিবারিক জিন্দগি, সামাজিক জিন্দগি দিন মতো ছিল, দিনের খেলাফ কোনো কাজ ছিল না। ওনাদের ঘরের মধ্যে পরিপূর্ণ দিন, ওনাদের সমাজের মধ্যে পরিপূর্ণ দিন, ওনাদের গ্রামের মধ্যে, ওনাদের গ্রামের মধ্যে পরিপূর্ণ দিন, ওনাদের আপনজনের মধ্যে পরিপূর্ণ দিন, ওনাদের প্রতিবেশীদের মধ্যে পরিপূর্ণ দিন, সবার সাথে পরিপূর্ণ দিনের সাথে চলার এক যোগ্যতা মেহনত করে অর্জন করছেন। ওনাদের আখলাক উত্তম, ওনাদের আখলাক সুন্দর। বলতেছেন যে ওনাদের মধ্যে এমন এক জিন্দগি আল্লাহ জাল্লা শানহু দিছেন, মেহনত করে হাসিল করছেন, জিন্দগির মধ্যে আখলাক আসছে, জিন্দগির মধ্যে তাওয়াজু আসছে। ওনারা সবার সামনে নিজেকে ছোট বানায় রাখতেন, কখনো নিজেকে বড় করে দেখাইতেন না, সবার সামনে নিজেকে ছোট, আমি ছোট, নিজেকে ছোট করে রাখতেন, নিজেকে ঝুঁকাই দিতেন, নিজে ছোট হয়ে চলতেন। বলতেছেন যে এই সিফাত আর গুণাবলীর কারণে আল্লাহ জাল্লা শানহু ওনাদেরকে দিয়ে পুরা দুনিয়ার মধ্যে দিনকে জিন্দা করছেন। ওনাদের এই আখলাক, ওনাদের এই চরিত্র, ওনাদের এই মুআমালাত, ওনাদের এই মুআশারাত, ওনাদের এই আখলাক, এই সিফাতগুলি এই দিন ওনাদের জিন্দগিতে নমুনা হিসাবে মানুষ জিন্দগি দেখছে, ওনাদের সিফাত আর আখলাক দেখছে, ওনাদের মুআমালাত আর মুআশারাত দেখছে, ওনাদের জিন্দগি দেখে ইসলাম কবুল করছে, ইসলামের দিকে আসার রাস্তা হয়ে গেছে। মাশাআল্লাহ, ওয়া কুল্লু হাযিহি সিফাত মুগাল্লাফা বিল ইখলাস, كان عمله خالصا لله وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين. বলতেছেন যে সব আমলগুলি আল্লাহ পাকের নিকটে গ্রহণযোগ্য হওয়ার জন্য, আল্লাহ পাকের নিকটে পছন্দনীয় হওয়ার জন্য, আল্লাহ পাকের নিকটে মাকবুল হওয়ার জন্য, বলতেছেন যে ইখলাসের দরকার একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করা। যে কোনো কাজ করি আমি আল্লাহ সন্তুষ্টি, আমি আমার দিলকে দেখা, আমি কেন করতেছি, আমি এই কামটার দিকে কেন কদম উঠাইতেছি, আমার জজবা কেন এই কামের দিকে, বলে আমি আমার দিলকে দেখি, আমার দিলের মধ্যে এটাই আসে, আমার দিলের মধ্যে এটাই আমি ঢুকাইতে হবে যে আমি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিজের সমস্ত কাজকে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতেন, যে ওনারা মুখলিসিন লাহুদ্দিন, একমাত্র দিনের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য ওনাদের সমস্ত কাজ ছিল, এজন্য আল্লাহ ওনাদের উপরে রাজি হয়ে গেছে। الله سبحانه وتعالى أعطاهم هذه التسمية المباركة، والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنهم. تحصلوا على شهادة الرضا وهم يمشون على الأرض. الله يجعلنا من المرضي عنهم. قرآن پاکر مدے صحابہ دے سمبند ہے بغاہ سے والسابقون الاولون من المہاجرین والانصار جرا شروع سے آجتے مہاجر اور انصار تادر زندگی تادر اوستہ تادر محنت تادر قربانی এবং তাদের আল্লাহ পাকের হুকুম মতো জীবন যাপন করা, তাদের জিন্দগি এবং তাদের জজবা, তাদের ফিকির, তাদের নিজের যোগ্যতাকে এই কাজের জন্য লাগানো হয়েছে। কেয়ামত পর্যন্ত যখন মানুষ ওই রাস্তায় চলবে, ওই মেহনতের মধ্যে জিন্দগি লাগাবে, নিজের জান আর মাল লাগাবে, নিজের যোগ্যতাকে লাগাবে, নিজের ফিকিরকে লাগাবে, নিজের সকাল আর সন্ধ্যাকে লাগাবে, নিজের জিন্দগি তাদের মধ্যে লাগাবে। আল্লাহ জাল্লা শানহ এলান করতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ সাবেকিন মুহাজির এবং আনসারদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন। কেয়ামত পর্যন্ত যারা তাদের অনুসরণ করবে, তাদের কদমে কদমে চলবে, তাদের কাজকে নিজের কাজকে বানাবে, তাদের জিন্দগিকে নিজের জিন্দগি বানাবে, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাবে। ونحن الحمد لله في هذا العمل المبارك، عمل الدعوة إلى الله والخروج في سبيل الله، نتشبه بأصحاب محمد صلى الله عليه وسلم. তো বলতেছেন যে ভাই আল্লাহ আমাদের উপরে মেহরবানি করছেন, আমাদের উপরে দয়া করছেন যে আমাদেরকে এই কামের জন্য আল্লাহ আমাদেরকে ঘর থেকে বাহির করে নিয়ে আসছেন। আমরা কদম উঠাইছি, এত বড় মুবারক মজলিসে আসছি, এত বড় মুবারক কামের দিকে কদম উঠাইছি, এত বড় মুবারক কামকে সামনে রাখি আমরা এখানে আসছি, যাতে আমাদের মিল সাহাবাদের আমলের সাথে আমাদের মিল হয়ে যায়, সাহাবাদের কাজের সাথে আমাদের মিল হয়ে যায়, সাহাবাদের জজ্বার সাথে আমাদের মিল হয়ে যায়, সাহাবাদের ফিকিরের সাথে আমাদের মিল হয়ে যায়। বলতেছেন যে এত বড় মাকসাদের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে ঘর থেকে বাহির হয়ে করে নিয়ে আসছেন, আমাদের মিল যাতে সাহাবাদের মিল সাথে হয়ে যায়, আমরা সাহাবাদের সাথে আমাদের কাজের মোশাবা হয়ে যায়, মিল হয়ে যায়। বলতেছেন যে ভাই আমরা বড় ভাগ্যবান, আল্লাহ আমাদেরকে এত বড় কামকে সামনে রাখি আসার জন্য তৌফিক দিয়েছেন। وأنتم أيها الأحباب الكرام مؤهلون ومسؤولون للقيام بهذا العمل العظيم الكريم، عمل النبي صلى الله عليه وسلم وجهد النبي وجهد أصحاب النبي صلى الله عليه وسلم حتى تأتي فينا الصفات التي جاءت بأصحاب محمد صلى الله عليه وسلم. يا أخوان الكرام، العالم ينتظركم، كل العالم ينتظر كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، وكل أذن في الوجود لها حق أن تسمع عن رسول الله صلى الله عليه وسلم. سبودة سنجب هاي আপনাদের বড় যোগ্যতা আল্লাহ দিচ্ছেন, আপনারা এই কামকে সামনে রাখি, এই কামকে করার উদ্দেশ্যে আল্লাহ আপনাদেরকে কদম উঠাইবার জন্য তৌফিক দিচ্ছেন, আপনারা বড় ভাগ্যবান, আল্লাহ আপনাদেরকে বড় যোগ্যতা দিচ্ছেন, আপনারা এই কামকে সামনে রাখি আসছেন, এখানে একত্রিত হয়েছেন। বলতেছেন যে ভাই আমাদের কাম, এটা আমাদের কাম, জিন্দগির মাকসাদ। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন দিনের উপরে চলার ব্যাপারেও, প্রশ্ন করবেন দিন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার মেহনত পুরা করার ব্যাপারেও আমাদেরকে প্রশ্ন করবেন। আমাদের দুটোই আমাদের জিম্মাদারি। তিনি বলতেছেন যে ভাই আজকে পুরা দুনিয়া মহতাজার মুখাপেখি, এই পুরা দুনিয়ার সমস্ত মানব জাতির কানে এই কলমাকে পৌঁছানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাকে পুরা দুনিয়ার মধ্যে পুরা পৌঁছানো, এক একটা উম্মতকে পৌঁছানো। বলতেছেন যে ভাই আজকে পুরা দুনিয়া মুখাপেখি, পুরা দুনিয়া আজকে মহতাজ, এই কলমা পুরা দুনিয়ার কানে পৌঁছে যায়, এক একজন মানুষের কানে পৌঁছে যায়, এক একজন উম্মতের কানে পৌঁছে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এক একজন উম্মত হকদার, এক একজন উম্মত এই কলমার হকদার, এই কলমা তাদের কানে পৌঁছানো, এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের দায়িত্ব। বলতেছেন যে ভাই আজকে পুরা দুনিয়ার মধ্যে এই কলমা হারা হয়ে কত মানুষ দুনিয়া থেকে যাইতেছে, কত মানুষ মৃত্যুবরণ করতেছে, কত মানুষ কবরে যাইতেছে, কিভাবে যাইতেছে? বলতেছেন যে ভাই, এই জিম্মাদারি কার, এই দায়িত্ব কার, এই কলমা পৌঁছানো প্রত্যেকটা মানুষের কানে কানে, এই দায়িত্ব এই উম্মতেরই, এই উম্মতকে আল্লাহ জাল্লা শানুহু এত বড় দান দিচ্ছেন। এই জন্য বলতেছেন যে ভাই, আপনারা বড় উপযুক্ত, আল্লাহ আপনাদেরকে বড় বড় যোগ্যতা দিচ্ছেন, আল্লাহ জাল্লা শানুহু জিম্মাদারিও দিচ্ছেন এই কামকে, এই কলমাকে পুরা দুনিয়ার মধ্যে পৌঁছানোর মেহনত পুরা করা আমাদের জিম্মাদারি। بكل صراحة اللي ليس عنده دين فقير ومسكين، والذي في قلبه الدين لا إله إلا الله محمد رسول الله ويمشي بهذا الجهد العظيم هو الغني، وأنتم أيها البنغاليون أنتم أغنى ناس الآن على وجه الأرض، تحملون هذا الاجتماع في كل عام، الملايين تحضر إلى هذا الاجتماع، هذا هو الغنى الحقيقي، غنى الإيمان، والله جل جلاله وعم نواله يفصل على أهل الإيمان، وأزلفت الجنة للمتقين. أبوك سنجب هاي فقيل আমরা তো মনে করি যার কাছে টাকা পয়সা নাই সে ফকির, সে দরিদ্র। বলছেন যে না না, এই কথা একবারই বাস্তব না, এই কথা একবারই সত্য না। আসল সত্য কথা হয়েছে, ফকির তো ওই ব্যক্তি যে ব্যক্তি কলমা হারা, যে ব্যক্তি কলমা জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাকে জানে না, সেই ব্যক্তি আসল ফকির, সেই ব্যক্তি আসল মিসকিন, সেই ব্যক্তি আসল দরিদ্র। তার কাছে কলমা নাই, তার কাছে জান্নাত যাওয়ার মতো সামান নাই, সেই ব্যক্তি আসল ফকির। সত্যি কথা, বাস্তব কথা এবং শত সত্য কথা, যে ব্যক্তির নিকটে এই কলমা আছে এই ব্যক্তি সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ভাগ্যবান, সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী, যেহেতু তার নিকটে কলমা আছে, জান্নাতে যাওয়ার সামান আছে। বলতেছেন যে ভাই, আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় ধনী, আল্লাহ জাল্লা শানুহু আপনাদেরকে বড় ভাগ্যবান বানাইছে। আপনাদের দেশে প্রতি বছর আলমী ইজতেমা হয়, আল্লাহ আপনাদেরকে ভাগ্য দিতেন, আপনারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী, যেহেতু আল্লাহ আপনাদেরকে কলমা দিতেন, এই কলমার মেহনত দিতেন, এই কলমার মেহনত নিয়ে পুরো দুনিয়ার মধ্যে যাওয়ার জন্য যে ইজতেমা এক ফিকির আর ধনের। বলতেছেন যে ইজতেমা, আলমী ইজতেমা আপনাদের দেশে দিতেন, প্রতি বছর হইতেছে, এটা বড় ভাগ্যের জিনিস। বলতেছেন যে ভাই, এটাই আসল ধনী, এটাই আসল ধন, দুনিয়ার মধ্যে দিনকে জিন্দা করার মেহনত, কলমাকে দুনিয়ার মধ্যে পৌঁছাইবার মেহনত, এটাই আসল বড় ধন সম্পদ, এগুলি আসল ধন না। বলতেছেন যে ফকির তো ওই ব্যক্তি যার নিকটে এই কলমা নাই, ধনী ওই ব্যক্তি যার নিকটে এই কলমা আছে। والغني يتصدق وأنتم أغنياء الآن في الدعوة إلى الله، فلنتصدق على هذا العالم الذي ينتظرنا. বলতেছেন যে ধনী যে হয় সে অন্যকে দান করে, যেহেতু তার নিকটে আল্লাহ সম্পদ বেশি দিচ্ছেন, এই সম্পদ বেশি তার জিম্মাদারি, তার দায়িত্ব, নিজে ওই সম্পদকে সম্পদকে ব্যবহার করবে, অন্যকেও দান করবে। দান করা এটা ধনীর জিম্মাদারি, ধনীর দায়িত্ব। ধনীর দায়িত্ব হইছে সে অন্যকে দান করে, এবং দান করার আগে দান করা তার জিম্মাদারি। বলতেছেন যে ভাই, আপনারা এই জগতের মধ্যে আল্লাহ আপনাদেরকে দিনের কারণে বড় ধনী বানাইছেন, এবং দিনের কারণে বড় বড় ধন দিচ্ছেন, দিনের সমাজ বুঝ দিচ্ছেন, দিনের জিম্মাদারি পুরা করার জন্য এক যে মেহনত, এই মেহনত আগুন আন্দাজে আল্লাহ এই দেশের মধ্যে দিচ্ছেন, এজন্য আপনারা ধনী। আপনারা পুরা দুনিয়ার মধ্যে এই ধনকে পৌঁছাইতে হবে, এই ধনকে পুরা দুনিয়ার মধ্যে, পুরা দুনিয়ার যারা মহতাজার মোকাবেকি তাদের নিকটে এই সম্পদকে পৌঁছাইতে হবে, এই ধনকে পৌঁছাইতে হবে, এই ধনকে নিয়ে পুরা দুনিয়ার মধ্যে যাই, তাদেরকে এই সম্পদ তাদের হককে সেখানে পৌঁছাই দিয়ে আসতে হবে। বলতেছেন যে আল্লাহ আপনাদেরকে বড় ভাগ্যবান বানাইছেন, বড় জিম্মাদারি দিচ্ছেন, বড় ধন দিচ্ছেন, এই ধনের শানে হয়েছে, ধনের কামে হয়েছে, ধন নিজেও ব্যবহার করা, অন্যকেও দেওয়া। আপনাদেরকে আল্লাহ ইমানের কলমা দিচ্ছেন, ইমানের মেহনত দিচ্ছেন, এই কলমার মেহনত দিচ্ছেন, এই কলমার মেহনত নিয়ে পুরো দুনিয়ার মধ্যে পৌঁছা, পুরো দুনিয়ার মধ্যে এর হক আদায় করা, পুরো দুনিয়ার মধ্যে এই কলমাকে পৌঁছানো, এটা আপনাদের জিম্মাদারি, আপনাদের দায়িত্ব। আল্লাহ আতাকুম সিফাতাস সবর ওয়াত তাহাম্মুল ওয়াবাশশির আস-সাবিরিন نعم كلنا إن شاء الله نكون مستعدين. মেরে মহতারাম তিনি বলতেছেন যে ভাই আপনাদের মধ্যে আল্লাহ পাক সবর এবং ধৈর্য এই সমস্ত গুণাবলী দিচ্ছেন যেটা এই কামের মধ্যে বহুতই জরুরি বহুতই দরকার। বলতেছেন যে সবর এবং ধৈর্যের সাথে এই কামকে করা, এই কামকে নিয়ে আগে বাড়া, সবর এবং ধৈর্যের সাথে সামনে চলা, এই মেহনতকে পুরা করা, এর জন্য ধৈর্য লাগে, এর জন্য সবর লাগে। অবশ্যই সাবিরিন আল্লাহ জাল্লা শানুহ কোরআনে পাকের মধ্যে বলতেছেন যে আপনি সবরকারীদের সুসংবাদ শুনাই দেন, সবরকারীদেরকে সুসংবাদ শুনাই দেন, সবরকারীদের বড় সুসংবাদ। বলতেছেন যে আল্লাহ পাক আপনাদেরকে সবর এবং ধৈর্যের গুণ দিচ্ছেন, সবর এবং ধৈর্যের সাথে পুরো দুনিয়ার মধ্যে চলার যে যোগ্যতা বলতেছেন যে আপনাদের মধ্যে যোগ্যতা আছে, এজন্য এক ফিকির, এক ধুন, এক চিন্তা, এক জিম্মাদারি যে পুরো দুনিয়ার মধ্যে দিন পৌঁছানো, পুরো দুনিয়ার দুনিয়ার এই হক আদায় করা। আল্লাহ আমাদেরকে এই ধন দিচ্ছেন, এই নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামত আমরা এই কলমার নিয়ামত, কলমার মেহনতের নিয়ামত আল্লাহ পাক দিচ্ছেন, এই এই জিম্মাদারি আমরা পুরো দুনিয়ার মধ্যে পৌঁছানো আমাদের দায়িত্ব, আমাদের জিম্মাদারি। হাজা হুয়া তরিকুল হক, হাজা হুয়া তরিকুল হক ওয়া তরিকুল হিদায়া লানা ওয়া লিগাইরিনা। لا يقبل عند الله إلا الإسلام، إن الدين عند الله الإسلام. বলতেছেন যে ভাই এটা আমাদের হক, আমাদের জিম্মাদারি এবং পুরো দুনিয়ার মানুষের জিম্মাদারি এবং পুরো দুনিয়ার মানুষের কাম এবং পুরো দুনিয়ার মানুষের জিম্মাদারি। আল্লাহ জাল্লা শানহুর নিকটে ইসলাম ছাড়া আর কোন জিনিস গ্রহণযোগ্য না। ইসলামই একমাত্র আল্লাহ পাকের নিকটে গ্রহণযোগ্য, ইসলামই একমাত্র আল্লাহ পাকের নিকটে মনোনীত দিন এবং মনোনীত মনোনীত রাস্তা। বলতেছেন যে এই রাস্তা আমাদের জন্য এবং পুরো দুনিয়ার মানব জাতির জন্য, এক একজন মানুষের হেদায়েতের জন্য এই ইসলাম একমাত্র রাস্তা, ইসলাম একমাত্র দিন, এই দিন আমাদের জন্য এবং পুরো মানব জাতির জন্য। এই জন্য আমরা এই ইসলামকে শুধু আমাদের মধ্যে রাখা এটা জিম্মাদারি পুরা না এবং এই জিম্মাদারি শেষ না, বরং এই দিন এবং এই ইসলামকে পুরো দুনিয়ার মধ্যে পৌঁছানো, এক একজন মানুষকে এই ইসলামের উপর উঠানো, এক একজন মানুষকে নাফরমানি থেকে বাঁচানোর মেহনত, এটাও আমাদের বড় জিম্মাদারি। أيها الأحباب الكرام، أعظم ثروة ثروة الإيمان والأعمال. وجسد شبسي بلا شمبان ما نشر دلنا دنيا من آخرة دل شمو شبسي بلا شمبان إيمان والأعمال إذا دنيا دلنا شبسي بلا شمبان এবং আখিরাতের জন্য বড় সম্পদ এই ঈমান এবং আমালের উপরে আল্লাহ জাল্লা শানুহু দুনিয়ারও শান্তির ব্যবস্থা করেন, দুনিয়ারও শান্তির ওয়াদা, দুনিয়ারও সফলতার ওয়াদা, দুনিয়ারও কামিয়াবির ওয়াদা এবং এই ঈমান এবং আমালের উপরে আখিরাতের কামিয়াবি আর সফলতার ওয়াদা। والله يا اخواني الله بيسالنا يسالنا سبحانه وتعالى عندنا هذا الكنز العظيم كنز الدعوه الى الله لماذا لم نبلغ رسالة الله؟ النبي صلى الله عليه وسلم يقول بلغوا عني ولو آية. فهذه مسؤوليتنا، الدين حاجتنا ومسؤوليتنا. كنا في القطب الشمالي في ألاسكا، الحمد لله الله أكرمنا، خرجنا في سبيل الله اقتداء بهدي رسول الله صلى الله عليه وسلم وامتثالا لأمر الله. بلغوا عني ولو آية، ارحموا من في الأرض يرحمكم من في السماء، من لا يرحم لا يرحم. هذه الدعوة فيها الرحمة لنا ولأبنائنا وللبشرية جمعاء. ففي هذا ما شاء الله، هذا الخروج المبارك، كثير من الناس بدون الكلام دخلوا في الإسلام من فضل الله. شفنا في هذه ما شاء الله المكان في ألاسكا، وجدنا البنغالي، وجدنا الهندي، وجدنا الخارجين في سبيل الله، ما شاء الله يتحركون في سبيل الله. الأرض لله سبحانه وتعالى حتى تعرف أمر الله وحكم الله. في أمريكا বলতেছেন যে ভাই এই কাম আমাদের জিম্মাদারি, আমাদের দায়িত্ব, দিন আমাদের জিম্মাদারি, আমাদের দায়িত্ব, দিনের মেহনত আমাদের জিম্মাদারি, আমাদের দায়িত্ব। এই কলমা আল্লাহ পাকের হুকুম পুরা করা আমাদের জিম্মাদারি, এবং এই হুকুমকে পুরা দুনিয়ার মধ্যে পৌঁছানো, এই দিনকে পুরা দুনিয়ার মধ্যে পৌঁছানোর মেহনত পুরা করা, এটা আমাদের জিম্মাদারি, আমাদের দায়িত্ব। তিনি বলতেছেন যে ভাই, আল্লাহ পাক যেরকম আমাদেরকে আমাদের দিন সম্বন্ধে প্রশ্ন করবেন, আমাদের দিন সম্বন্ধে আমরা দিনের উপরে চলছি কিনা, দিন মতো জীবনযাপন করছি কিনা, আল্লাহর হুকুম মতো চলছি কিনা, এটার ব্যাপারে যেরকম আমাদেরকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসিত হবো, এই দিন পুরা দুনিয়ার মধ্যে পৌঁছানোর মেহনত পুরা করছি কিনা, এই সম্বন্ধেও আমাদেরকে প্রশ্ন করবে, এই সম্বন্ধেও আমরা জিজ্ঞাসিত হবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে বহুত বড় দায়িত্ব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সম্বোধন করে বলেন, সাহাবাদেরকে সম্বোধন করে বলেন, বলবো আমি বলো আয়া, তোমরা আমার নিকটে যতটুকু, আমার নিকট থেকে যতটুকু জানছো, যতটুকু তোমাদের জানা হয়েছে, অল্প জানা হয়েছে, বেশি জানা হয়েছে, যতটুকু জানা হয়েছে অতটুকু তোমরা অন্যের নিকটে পৌঁছাও। তোমাদের জিম্মাদারি, তোমাদের কাম, তোমাদের দায়িত্ব অন্যের নিকটে পৌঁছানো, তোমরা নিজের দিনের উপরে চলা যেরকম জিম্মাদারি। এটা বলতেছে যে ভাই, এটা শুধু আমাদের কাম না, আমাদের সন্তানাদের কাম, আমাদের বন্ধুদের কাম, আমাদের আপনজনের কাম, আমাদের পাড়া প্রতিবেশীর কাম, আমাদের সবার দায়িত্ব। শেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে, খাতামুন নবিয়্যিন ওই হিসাবে এই উম্মতের জিম্মায় দুই কাম আছে, আল্লাহর হুকুম পুরা করা, আল্লাহর হুকুম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করা, মেহনত পুরা করা। তিনি বলতেছেন, যখন আমরা আমাদের জিম্মাদারি কোরবানির সাথে পুরা করব, দায়িত্ব পুরা করব, কদম উঠাবো, আল্লাহর কথার মধ্যে হওয়ার জন্য মেহনত পুরা করব, পরিবর্তন করে দেবেন, হেদায়েতের দিকে মানুষকে আনিয়ে দেবেন, কল্যাণের দিকে মানুষকে আনিয়ে দেবেন। তিনি বলতেছেন যে কিছুদিন আগে আমাদের সফর হয়েছে, আমেরিকাতে সফর হয়েছে, সেখানে আমরা এই মেহনত নিয়েই গেছি, আল্লাহ মেহরবানি করছেন, আল্লাহ দয়া করছেন, এই মেহনতের পরিচয় দিচ্ছেন, এই মেহনতের সাথে সংযুক্ত করছেন, এই মেহনত গুজর, এই মেহনতকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ মেহরবানি করছেন। তিনি বলতেছেন যে আমাদের জামাত আমেরিকাতে গেছে, ওই আমেরিকাতে যাই, সেখানে দাওয়াতও দিতে হয় না, বলতে হয় নাই, আমাদেরকে দেখে, আমাদের চলাফেরা দেখে, আমাদের আচার আচরণ দেখে অনেক মানুষ ইসলাম গ্রহণ করছে। বলতেছেন যে ইসলাম দেখানো, জিন্দিগি দেখানো, ইসলামের জন্য জিন্দিগি দেখাবে। সেখানে বলতেছেন যে বাংলাদেশি অনেক মানুষ আছে, সেখানে পাকিস্তানের অনেক মানুষ আছে, ইন্ডিয়ার অনেক মানুষ আছে, বিভিন্ন দেশের মানুষ আছে। বলতেছেন যে ভাই, মেহনত চাও, মেহনত যখন নাকি সহি আন্দাজে করে, জিম্মাদারি পুরা করার জন্য কদম উঠায়, তো আল্লাহ কদম কদমে সাহায্য করেন। হাদিসে পাকের মধ্যে আসছে, ইরহামু মান ফিল আরদে ইরহামুকুম মান ফিস সামা, তোমরা জমিন ওয়ালার উপরে দয়া করো, আসমান ওয়ালা আল্লাহ তোমাদের উপরে দয়া করবেন, তোমরা জমিন ওয়ালার উপরে দয়া করো, আসমান ওয়ালা আল্লাহ তোমাদের উপরে দয়া করবেন, লা ইরহাম মান লা ইরহাম, যে অন্যের উপরে দয়া করবে না তার উপরে দয়া করা হবে না। মেরে মহতারাম, অন্যের উপরে দয়া করার সবচেয়ে বড়, সবচেয়ে বড় দয়া হয়েছে এক একজন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের রাস্তায় উঠিয়ে দেওয়া, নাফরমানি থেকে বাঁচাই, হেদায়েতের রাস্তায় উঠিয়ে দেওয়া, এতাহাতের রাস্তায় উঠিয়ে দেওয়া, আল্লাহর হুকুম নবীর তরিকার রাস্তায় উঠিয়ে দেওয়া, এটা সবচেয়ে বড় দয়া। ماشاء الله كذلك الله سبحانه وتعالى من علينا وخرجنا في وسط افريقيا وذهبنا إلى غابة عراة أقزام، ومن فضل الله قد سبقنا ما شاء الله دعاة من مكة المكرمة قبلها 25 سنة، ثم ذهبنا إلى هذه الغابة فوجدنا هذه المشاهد المحزنة، بكينا في ليلة ظلماء، لكن من فضل الله الهداية دخلت إلى هذه الغابة في ليلة واحدة، دخل في الإسلام 35 واحد رجل وامرأة، والآن المساجد موجودة في هذه الغابة لا يقل عدد المسلمين 1000 مسلم من ناس في غاية الجهل، والله ألبسهم لباس التقوى ولباس التقوى ذلك، ستر العورة ولباس التقوى. তো বলতেছেন যে ভাই আমরা আমাদের আরেকটা সফর হয়েছে মধ্য আফ্রিকার মধ্যে, ওই দেশের মধ্যে আমরা গেছি, আমাদের জামাত গেছে। বলতেছেন যে আমরা যাই একটা গ্রামের মধ্যে, একবারই অনাবাদী জায়গা, সেখানে আমাদের যাওয়া হয়েছে। তো সেখানে যাই দেখলাম যে আমাদের আগে পাঁচ বছর আগে মক্কায় মুকাররমার এক জামাত যাই সেখানে মেহনত করছে। সেখানে মেহনত করার পরে সেখানে একবারই অনাবাদী ছিল, মানুষ দিন জানত না, ইসলাম জানত না। ওনাদের মেহনতে আল্লাহ জাল্লা শানুহু একই ঘরানার মধ্যে 35 জন আশেপাশে এক এলাকার 35 জনকে ইসলামে প্রবেশ করাই দিচ্ছে। 35 জন মুসলমান হয়েছে, তারা ইসলাম প্রবেশ করছে, সেখানে মসজিদ হয়েছে। তো বলতেছেন যে সেখানে মানুষের এমন অবস্থা ছিল, এত কঠিন অবস্থা ছিল, এত দুরবস্থা ছিল, তারা ইসলাম জানত না, ইসলামের জিন্দগি জানত না, তারা ইসলামের পবিত্রতা জানত না, তারা ইসলামের জিন্দগি জানত না। আল্লাহ জাল্লা শানুহু মেহনতের উসিলায়, কোরবানির উসিলায়, দিনের মেহনতের উসিলায় তারা এই মেহনত নিয়ে গেছেন। আল্লাহ মানুষের পরিবর্তন করছেন, ইসলামে প্রবেশ করছে, ইসলামের জিন্দগি আসছে, সেখানে মসজিদ হয়েছে, এখন মসজিদ আবাদ হইতেছে। বলতেছেন যে মানুষের মধ্যে দিন আসছে, মানুষের মধ্যে দিনই জিন্দগি আসছে, মানুষের মধ্যে লিবাস পোশাকের মধ্যে পবিত্রতা, লিবাস পোশাকের মধ্যে পবিত্রতা আসছে। বলতেছেন যে শরীরকে ঢাকা, এটা তো লিবাস তাকওয়া জালিকা খায়র। বলতেছেন যে তাকওয়ার জিন্দগি, তাকওয়ার জিন্দগি আসছে, তাকওয়ার পরহেজগারের জিন্দগি আসছে, জিন্দগি পরিবর্তন হয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে, জিন্দগির মধ্যে এক দিন আসছে। তো বলতেছেন যে যখন মানুষ মেহনত করে, জিম্মাদারি পুরা করে, কোথায় মক্কায় মুকাররমা থেকে কত কোরবানি করে সেখানে মেহনত নিয়ে গেছেন, আল্লাহ এইভাবে এক একটা জায়গাকে পরিবর্তন করতেছেন, এক একটা দেশকে পরিবর্তন করতেছেন, এক একটা কৌমকে আল্লাহ পরিবর্তন করতেছেন। يا اخواني هذا العالم كله بانتظاركم، هذا العالم بانتظار الهداية. وسمعنا امس بالكلام من الشيخ عمر ان اذا قمنا بالدعوة الى الله الله يفتح خزائنه، ولله خزائن السماوات والارض، واعظم هذه الخزائن خزائن الهدايه، خزائن الهدايه. اهدنا الصراط المستقيم، والله سبحانه وتعالى يظهر الحق ويمحق الباطل، يظهر الحق في الدعوه الى الله، وتشرق الشمس من جديد، شمس الهداية على العالم. إذا قمنا بالدعوة إلى الله والأمر بالمعروف والنهي عن المنكر، بالرفق وبالسكينة، وعلى هدي رسول الله صلى الله عليه وسلم، وما أرسلناك إلا رحمة للعالمين، الناس تدخل في دين الله أفواجا، والفتح ما انتهى، فتح الإسلام قادم لا محالة، سيبلغ هذا الدين. في الحديث زويت لي الأرض، أريد مشرقها ومغربها، سيبلغ هذا الدين ما بلغ الليل والنهار، بعز عزيز أو بذل ذل. وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكون أمثالكم. فهذه فرصة أيها الأحباب الكرام أن نبدي الاستعداد ونبدي الرغبة والشوق والعاطفة للقيام بجهد النبي صلى الله عليه وسلم وبجهد أصحاب محمد صلى الله عليه وسلم، حتى السعادة تحس بطعم الإسلام وطعم الراحة. وإذا تركنا الأمر بالمعروف والنهي عن المنكر وعدم الدعوة إلى الله والخروج في سبيل الله، يخرج من بيت الموحدين ملحدين. لكن إذا قمنا في الدعوة إلى الله، الله سبحانه وتعالى قادر، بيده كل شيء، قلوب الخلق بيده سبحانه وتعالى، يخرج من بيت الملحدين موحدين. وهذا رأيناه بأم أعيننا، فالعالم ينتظرنا، وهذه وظيفتنا، وهذه مهمتنا وهذا مقصدنا وهذا شرفنا وهذا عزنا. ولله العزة ولرسوله وللمؤمنين يكون كلنا في حالة الاستعداد وفي حالة العطاء وفي حالة البذل، كل على قدره وعلى طاقته وعلى استعداده. هكذا يعني هذه مسؤوليتنا وهذا مهمتنا وهذه وظيفتنا. هذه وظيفة الأمة أن تشتغل في الليل والنهار، فيها كواكب وفيها النجوم لتستضيع البشرية بأنوارها وبأنوار محمد صلى الله عليه وسلم. بودھ سنگھ بھائی آج کے پورا دنیا مکھک تھی پورا دنیا محتاج بودھ سنگھ بھائی پورا دنیا کشل محتاج ہدایت محتاج پورا دنیا کشل محتاج پورا دنیا بودھ سنگھ ہدایت محتاج آج کے پورا دنیا کے ہدایت نور دیے ہدایت آلو دیے بودھ سنگھ یہ دن صراط مستقیم صراط مستقیم اوپر اٹھے اور محنت دیے پورا دنیا کے آج کے بودھ سنگھ پورا دنیا اوپر محنت کرے پورا دنیا کے ہدایت رکھتے آنا یہ ہمارے ذمہ داری ایر جن اللہ ہمارے کے جگہ کربین ہمارے ذمہ داری حضور صلی اللہ علیہ وسلم امت حسابے এই উম্মতের জিম্মাদারি, এই উম্মতের কাম, এই উম্মতের জিন্দগির মকসাদ, এই উম্মতের কদম বলতেছেন যে কামের জন্য সর্বপ্রথম উঠবে, বলতেছেন যে এই ফিকির নিয়ে, বলতেছেন যে তার রাত্র কাটবে, এই ফিকির নিয়ে তার দিন কাটবে, এই ফিকির নিয়ে তার সকাল কাটবে, এই ফিকির নিয়ে তার সন্ধ্যা কাটবে, বলতেছেন যে এটা তার জিম্মাদারি, এই উম্মতের জিম্মাদারি, আমাদের সবার জিম্মাদারি। আমরা যখন এর জন্য কদম উঠাবো, আমাদের জান আর মাল লাগাবো, আমাদের ফিকির আর লাগাবো, আমাদের সকাল আর সন্ধ্যাকে লাগাবো, আল্লাহ কদমে কদমে আমাদের সাহায্য করবেন। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহুর নিকটে সমস্ত খাজানা, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের সমস্ত খাজানা আল্লাহ পাকের কুদরতের মধ্যে। বলতেছেন যে ওই খাজানা থেকে আল্লাহ জাল্লা শানুহু মানুষকে নিয়ামত দেন। সবচেয়ে বড় নিয়ামত হয়েছে হেদায়েতের নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হয়েছে ইসলামের নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হয়েছে হেদায়েতের নিয়ামত। এই হেদায়েতের নিয়ামত মানুষের জন্য আল্লাহ খুলে দিবেন। যখন কদম উঠাবো দিনের জন্য কদম উঠাবো, মেহনতের জন্য কদম উঠাবো, একজন মানুষের হেদায়েতের দরদ নিয়ে কদম উঠাবো, আল্লাহ জাল্লা শানুহু প্রথম সাহায্য করবেন যে হেদায়েত দিয়ে একজন মানুষের দিন পরিবর্তন করে দেবেন। বলতেছেন যে কাফেরের ঘরে মুসলমান জন্ম হবে। বলতেছেন যে যখন এই কামকে আমরা ছাড়ি দিব, এই কাম আমাদের জিন্দগি থেকে ছুটে যাবে, সবচেয়ে বড় ক্ষতি হবে যে ইসলামের ক্ষতি হবে। বলতেছেন যে মুসলমানের ঘরে আস্তে আস্তে নাফরমানি হয়েছে হয়েছে, এক সময় হবে তাদের ঘরে আর ইসলাম আর দিন থাকবে না। আর যখন এই কামকে নিয়ে আবার খাড়া হবে, আল্লাহ জাল্লা শানুহু সবচেয়ে বড় নিয়ামত দিবেন যে তাদের ঘরে মুসলমান জন্ম হবে, তাদের ঘরে মুত্তাকি আর পরহেজগার জন্ম হবে। বলতেছেন যে এই জন্য এই কাম আমাদের বহু বড় জিম্মাদারি, বহু বড় দায়িত্ব। পুরো দুনিয়া আজকে মহতাজ, পুরো দুনিয়া আজকে মুখাপেক্ষি। বলতেছেন যে যখন এই কামকে নিয়ে উন্মত খাড়া হয়, যখন এই কামকে করা শুরু করে, এই কামকে নিয়ে যখন উন্মত খাড়া হয়, এই উন্মত জান আর মাল এই কামের উপরে লাগায়, আল্লাহ জাল্লা শানুহু ঘরে ঘরে হেদায়েতকে পৌঁছে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে এটাও বাণী আছে, যখন এই কামের হক আদায় করা হবে, এই কামকে নিয়ে মেহনত আর কোরবানির সাথে করতে থাকবে, এই কামকে নিয়ে পুরো পৃথিবীর মধ্যে চলতে থাকবে, তো আল্লাহ এমন এমন ঘরে এত ঘরে এত মানে এত ঘর পর্যন্ত এই কলমাকে পৌঁছে দেবেন। এই ঘরে সূর্যের আলো পৌঁছে, অর্থাৎ দুনিয়ার কোনো ঘর বাকি থাকবে না, দুনিয়ার কোনো ঘর আর বাকি থাকবে না, যে ঘরে দিন পৌঁছবে না, যে ঘরে কলমা পৌঁছবে না, যে ঘরে হেদায়ত পৌঁছবে না। তাই সে সম্মানের সাথে এই কলমাকে গ্রহণ করে, সাথে এই কলমাকে গ্রহণ করো, এই কলমাকে তাই ইজ্জতের সাথে গ্রহণ করো, না হয় অনিচ্ছায় গ্রহণ করো, সে তো করতে হবে। মেহনত আর কোরবানি এই পরিমাণ আল্লাহর নিকটে পৌঁছে পৌঁছে, যখন মেহনত আর কোরবানি এই পরিমাণ আল্লাহর নিকটে পৌঁছে, যেই পরিমাণে আল্লাহ খুশি হয়ে যান, যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনাদের মেহনত আর কোরবানির উপরে আল্লাহ খুশি হয়ে কঠিন কঠিন দিনকেও আল্লাহ পরিবর্তন করে দিতেন, কলমা পরে ইসলাম গ্রহণ করছেন। মেরে মোহতারাম তিনি বলতেছেন যে আজকে আমরা যখন কদম উঠাব রহমানের সাথে, দয়া এবং মেহরবানির সাথে, পুরো দুনিয়া মোহতাজ, পুরো দুনিয়া মুখাপেকি, হেদায়তের মুখাপেকি, কলমার মুখাপেকি, ইসলামের মুখাপেকি, দিনের মুখাপেকি, দিনী জিন্দগির মুখাপেকি, দুনিয়ার মধ্যে শান্তি আর সফলতা কামিয়াবি এবং হায়াতে তৈবার মুখাপেকি আজকে যদি আমরা কদম উঠাই, মেরে মোহতারাম আল্লাহ জাল্লা শানুহু হেদায়েতকে দুনিয়ার মধ্যে আম করে দিবেন। তিনি বলতেছেন যে চন্দ্র সূর্য দিয়ে জমিন আলোকিত হয়, জমিনের বার্ষিক আলোকিত হয়, যখন মুসলমান হেদায়েতের মেহনত নিয়ে কদম উঠাবে তো আল্লাহ পুরা দুনিয়াকে হেদায়েতের আলো দিয়ে আলোকিত করে দেবে। أهل بنغلاديش وأهل الدعوة يكثرون من سبحان الله، سبحان الله ما شاء الله، هذه كلمة عظيمة، يقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أيوم مما طلعت عليه الشمس، كلمتان خفيفتان على اللسان سبحان الله والحمد لله، حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان سبحان الله والحمد لله، فأكثروا من سبحان الله والحمد لله. ما شاء الله عظيم بلو خوشي لكتسي أبنى بابا مالكي مارس جفن إيار قطع شنين الله بلاي بلو سر قطع وكونا نعمة القطع شنين تغن سبحان الله فورين إذا عمدن بلو خوشي لكتسي বাস্তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার হাদিসে পাকের মধ্যে আসছে। এই কলমাগুলি বড় দামি বড় মূল্যবান। হাদিসের মধ্যে এটাও আসছে যে দুটা কলমা আল্লাহ পাকের নিকটে বড় মাহবুব বড় প্রিয়। হাবিবাতানি আর রহমান সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ভারী বড় ভারী। سبحان الله والحمد لله سبحان الله وبحمده قلتن যে এই কলমা বলি আল্লাহ পাকের নিকটে বড় পছন্দ। سبحان الله نكثر من سبحان الله لانها شجره في الجنه سبحان الله سبحان الله খুব বেশি বেশি বলবো এই سبحان الله বলে জান্নাতে গাছ হবে জান্নাতে জন্য গাছ হবে। ونحن الان في روضه من رياض الجنه سبحان الله আমরা এখন জান্নাতের বাগানের মধ্যে হচ্ছে একটা বাগানের মধ্যে مجلس نعظم فيه الله سبحانه وتعالى বলতেছেন যে আমরা এখানে আল্লাহ পাকের বড়াই বড়ত্বের কথা আলোচনা করতেছি, আল্লাহ পাকের কুদরতের কথা আলোচনা করতেছি, আল্লাহ পাকের সিফাতের গুণাবলীর কথা আলোচনা করতেছি। এইটা জান্নাতের বাগানের মধ্যে হচ্ছে একটা বাগান। ما شاء الله ما شاء الله نحن نحبكم في الله فدسني ابنا امرا ابنا دلك بلو الله بلو محبب كري اسمتر على الوردن واعظم والداعي حبيب الله الداعي الى الله حبيب الله ترى الله يجي منشك اكتر ترى الله محبوب الكلمة ويدر والله يمتدحه এবং আল্লাহ পাক তাদের প্রশংসা করেন। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক প্রশংসা করেন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ। ওই ব্যক্তির কথা শুনে তার কথা ভালো হবে যে মানুষটা আল্লাহর দিকে ডাকে ওয়া আমিলা সালিহা এবং নিজে নেক আমল করে। ইয়া আহবাবি আইয়ুহাল আকারিম هذا شرف عظيم أن نجتمع هذا المجمع المبارك في هذا البلد الطيب بنغلاديش وهو بلاد المسلمين ولم نشعر لحظة أننا خارج بلادنا بل نحن في بلادنا وما شاء الله هذه مرت الأيام في منتهى السعادة والراحة لماذا هذه؟ لأن اجتمعنا من أجل الله وإعلاء كلمة الله والخروج في سبيل الله سبحان الله سنجي بھائی اپنا دل دیش بڑو بھجبان دیش এবং বড় উত্তম দেশ আপনাদের দেশে মাশাআল্লাহ সব মুসলিম বেশিরভাগ মানে মুসলমান মুসলমানের এক দেশ বলতেছেন যে একটা এত একটা পবিত্র দেশ বলতেছেন যে আল্লাহ পাক আমাদেরকেও এই দেশে আল্লাহর রাস্তায় দিনের খাতিরে দিনের জন্য কদম উঠাই আপনাদের দেশে আসার জন্য তৌফিক দিচ্ছেন। আমরা আপনাদের দেশে আসছি অন্য কোনো উদ্দেশ্য না, একমাত্র উদ্দেশ্য হচ্ছে দিনের জন্য। দিন দুনিয়ার মধ্যে জিন্দা হয়, দিন আমাদের জিন্দগিতে আসে, দিন পুরা মানব জাতির জিন্দগিতে আসে। এই এক মেহনত আর ফিকিরকে সামনে রাখি আপনাদের দেশে আসার জন্য আল্লাহ আমাদেরকে ভাগ্যবান বানাইছেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা আপনাদের দেশে আসছি, অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, একমাত্র এই দিনের খাতিরে আসছি, দিনের জন্যই আসছি। দিন কিভাবে দুনিয়াতে জিন্দা হয় বলতেছি যে আমরা এই কথা মনে করতেছি না যে আমরা অন্য দেশে, বরং আমরা মনে করতেছি আমরা আমাদের দেশেই আসছি। ما شاء الله فيكم صفات فيكم حب الدين وهذا البلد ما شاء الله بلد الإسلام وحاضنة الدعوة الآن هذا البلد الطيب المبارك لكن هذا الخير يجب أن نوصله للغير تبقى سنجيب هاي আল্লাহ পাক আপনাদের দেশটাকে বড় উত্তম দেশ বানাইছেন, বড় ভাগ্যবান দেশ বানাইছেন, মুসলমানদের দেশ, এবং এখানে মুসলমান, এবং এখানে দিনের কাম চলতেছে, দিনের মেহনত হইতেছে, দিনের কাম হইতেছে, বলতেছেন যে বড় ভাগ্যবান। শুধু এই ভাগ্য আপনাদের দেশে রাখলেই হবে না, এটা শুধু আপনাদেরই সম্পদ না, বরং এটা পুরো দুনিয়ার মধ্যে পৌঁছাইতে হবে, পুরো দুনিয়ার মধ্যে এই কলমার আওয়াজকে পৌঁছাইতে হবে, পুরো দুনিয়ার মধ্যে দ্বীনের আওয়াজকে পৌঁছাইতে হবে, পুরো দুনিয়ার মধ্যে হেদায়েতের মেহনতকে পৌঁছাইতে হবে। এটা আপনাদের জিম্মাদারি, আপনাদের দায়িত্ব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আপনাদের জিন্দিগির কাম, জিন্দিগির মকসাদ পুরো দুনিয়ার মধ্যে দিনকে পৌঁছানো। আল্লাহ পাক এত বড় নিয়ামত দিছে, নিয়ামত ভাগ্যবান হয় এই ভাগ্যকে নিয়ে বসে থাকা না, এই ভাগ্য পুরো দুনিয়ার মধ্যে পৌঁছানো, এটাই এই ভাগ্যের হক, এই নিয়ামতের হক। ما اقول من مستعد، لكن كلنا مستعدون وبالقيام বলতেছেন যে ভাই আমি তো এই কথা বলতে মানে এই কথা বলতে চাই না, এবং এই কথা বলতে মানে মনেও চাইতেছে না যে আপনাদের মধ্যে কে কে তৈরি আছেন এখনই এই মসজিদ থেকে চার মাস আল্লাহর রাস্তা মেহনতের জন্য যাওয়ার জন্য। বরং আমার মনে তো এটাই চাইতেছে, আমি তো এটাই চাইতেছি, আপনারা তো এক ফিকির আর উদ্দেশ্য নিয়ে আসছেন, আল্লাহ আপনাদেরকে বড় ভাগ্যবান বানাইছেন, আপনাদের দেশের লাইনে যত কথা তো আল্লাহ ওনাকে দিয়ে বলাইছেন, এবং বলতেছেন যে এখন তো আমি চাইতেছি প্রত্যেকে চার মাসের জন্য দাঁড়াই, এই কথা বলেন যে আমি এই মসজিদ থেকে, এই ইজতেমা থেকে পুরো দুনিয়ার জন্য আমি তৈরি আছি, এবং আমাদের বাংলাদেশে আনাছে কানাছে প্রত্যেক ঘরের জন্য আমি তৈরি আছি, এই জন্য চার চার মাসের জন্য প্রত্যেকে দাঁড়াই বলে হিম্মত করি যে এই ইজতেমা থেকে আমি দাঁড়াই যেন। উনি বলতেছেন যে আমি নিজেও চার মাসের জন্য তৈরি আছি, এবং অন্যকেও বলতেছি, উনি বলতেছেন যে আমি নিজেও তৈরি আছি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মেরে মহতারাম একটু বসে পড়ে, একটু বসে পড়ি বাসা, একটু নিজ জায়গায় বসে পড়ি, কোনো দিকে না যাই। মেরে মহতারাম আমাদের কামটা এখনো পুরা হয় নাই, আমাদের কাম তো হচ্ছে আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য কথাবার্তা শুনে আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য নিজেকে পেশ করা, তশকিল পুরা হওয়া ইনশাআল্লাহ। এরপরে আমাদের জরুরতের জন্য সময় হাতে আছে। মেরে মহতারাম আমাদের তো আজকের দিনই শেষ, কালকে তো দোয়াই হয়ে যাবে, এই জন্য আমরা আমাদের তশকিলের কামটা খুব এহতেমামের সাথে খুব শ্রমে পুরা করবো, জামাত বানাবো, সাথীদেরকে তৈয়ার করবো, আমির মামুর ঠিক করবো, জামাত আকার হবো। মেরে মহতারাম দোস্ত, এই জন্য সময়ে আমরা পুরা করে এখানে কাম পুরা করে তশকিল পুরা করে এরপরে উঠবো, এর আগে আমরা কেউ উঠবো না। প্রত্যেক খ্রিস্টার জিম্মাদার, তশকিলের জিম্মাদার, আমাদের মুসলিমার জামাতের সাথীরা এবং অন্যান্য কোরআন সাথীরা, আমরা সবাই সাথীদের উপরে খুব মেহনত করব, এক একজনকে খোশামত করে তৈয়ার করব। মেরে মহতারাম রাস্তা বাহির হওয়া, মেরে মহতারাম দোস্ত, এটা একটু কঠিনই, এটা অত সহজ না, এজন্য এক একজন ভাইকে বুঝাইতে হবে, সমঝাইতে হবে, জিন্দগির দাম বুঝাইতে হবে, কথা সামনে আসছে এটাকেই আবার ছোট ছোট করে বোঝাই। আমার জিম্মাদারি কি, দুনিয়া থেকে আমি কি নিয়ে যাইতে হবে, আখেরাতে আমার কি পেশ করতে হবে, আখেরাতের সামান কি, আমার কবরের সামান কি, ময়দানে হাসরের সামান কি, ফুলসেরাত পার হওয়ার সামান কি, জান্নাতে যাওয়ার সামান কি, জাহান্নাম থেকে বাঁচার সামান কি, এইগুলি বোঝাই এক একজনকে তৈরি করতে হবে। এই জন্য আমরা কেউ না উঠি ভাই, এখন প্রত্যেকে এখানেও যারা আছি ওনারা আমরা নিজের জায়গায় চলে যাই, তশকিলে মেরে মহতারাম দোস্ত নিজে যায় না, আমরা খাই দিই, এবং এক একজন ভাইকে বসে বসে তৈরি করি, আরো আধা ঘন্টা পনেরো ঘন্টা মেহনত করি, সাথীদেরকে তৈরি করি, বানাই, জামাত বানাই, তারপরে ইনশাআল্লাহ আমরা আমরা আমাদের জরুরতে উঠবো, এর আগে আমরা কেউ উঠবো না। মেহরবানি করে এখন তস্কিমের কাম পুরা করি। নিজ নিজ ক্ষেত্রের সাথীরা, তস্কিমের সাথীরা প্রত্যেক জেলার মধ্যে, প্রত্যেক হালকার মধ্যে, প্রত্যেক ক্ষেত্রের মধ্যে যে সাথীদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে, মেরে মোহতারাম দোস্ত, আমরা তো আমাদের জিম্মাদারি পুরাই করব। সাথীদেরকে নিয়ে বসে জেহেন বানাই, এক একজনকে তৈয়ার করি। এছাড়াও প্রত্যেক পয়েন্টের মধ্যে, যে ক্ষোভের মধ্যে সাথীদের জিম্মাদারি আছে, মুসকিলবার জামাত হিসাবে, জোরনেবালি জামাত হিসাবে যে জিম্মাদারি আছে, এখন বসে এক একজন ভাইয়ের জেহেন বানাই, তৈয়ার করি। মেরে মোহতারাম, বৃষ্টি হলে জমিন তৈয়ার হয়, ওই জমিনের মধ্যে যখন কৃষক ধান লাগায় তখনই ধান গাছ হয়। এখন তো দিনের কথা শুনছে, হেদায়তের কথা শুনছে, জেহেন তৈয়ার হয়েছে। এখন আমি যদি একটু হাত ধরি, এখন যদি আমি একটু হস্তিকে হাত বোলাই, এখন যদি নিজে একটা কথা বলি, তো ইনশাআল্লাহ আল্লাহ জেহেন পরিবর্তন করে দেবেন, নগদ আল্লাহর রাস্তা বাহির হওয়ার জন্য তৈয়ার করে দেবেন। এই জন্য এই সময়টা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ সময়, বড় মোবারক সময়। মেরে মোহতারাম দোস্ত, ফসল লাগানোর সময়, নতিকা এবং ফল বাহির হওয়ার সময়, এই জন্য এটাকে খুব গুরুত্ব দিই। মেহরবানি করে আমরা আমাদের তস্কিমের কাম পুরা করি। প্রত্যেক পয়েন্টের সাথীরা, প্রত্যেক ক্ষেত্রের সাথীরা, প্রত্যেক তস্কিমের সাথীরা এবং মুসলিমবার জামাতের সাথীরা, জোরনেবালি জামাতের সাথীরা এবং এক এক ক্ষোভের মধ্যে যাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে, আমরা এই জিম্মাদারির সাথে এক এক এখন ছোট ছোট হালকা বানাই, এক একজনকে তৈয়ার করি এবং চার চার মাসের জন্য, বিদেশের জন্য, দেশের জন্য, মুস্তুরাত সহ বিদেশ সফরের জন্য, দেশের সফরের জন্য, মেরে মোহতারাম দোস্ত, আমরা একজনকে তৈয়ার করি, তারপরে কাম পুরা করি, তস্কিম পুরা করি, জামাত বানাই, তারপরে আমরা উঠবো। এর আগে আমরা কেউ উঠব না। মজবুতির সাথে পুরো হয়, কোন লাইনে বাদ না থাকে। আল্লাহ তৌফিক দেয় 100%, 100 ভাগের 100 ভাগ এই মজমা থেকে আল্লাহর রাস্তা বের হয়ে যায়। এতটুকু মেহনত তো আমাদের পুরো করা আমাদের জিম্মাদারি। কারণে বাড়ি ধাপ আল্লাহ, আমরা যখন আমাদের মেহনত পুরো করবো, আল্লাহ কুদরতের দ্বারা তার বাধা পুরো করে দেবে। এই জন্য সবাই তস্কিরের কামে লাগে যায়, এক এক ভাইকে তৈয়ার করি, এক এক ভাইয়ের একটু সহমত করি। মেরে মহতারাম আদম মানি পেটে হাত বোলাই, তাকে তার জরুরতগুলি শুনি, কি কারণে যাইতে পারে না, যদি নাকি কোনো জরুরতি লাইনে আমাদের কোনো সাহায্যের মানে জরুরত হয়, আমরা ওনাদেরকে পরামর্শ দিই। এক এলাকা থেকে আসছি, পাঁচজন আসছি, তিনজনকে আল্লাহর রাস্তায় পাঠাই দিই, ওনার কামগুলি আমি জিম্মাদারি নিয়ে নিই। মেরে মহতারাম টাকা পয়সার লাইনেও যদি কোনো এরিয়া থাকে, তো সেখান থেকে পাঠাই দেবে। সব লাইনে দুর্লভগুলি শুনি, এক একজনের জেহেন বানানো, এটা আমাদের জিম্মাদারি। এই জন্য ইনশাআল্লাহ এখন খুব জমে একশো একাগ্রতার সাথে, আর কোনো কাম নাই ইনশাআল্লাহ। এরপরে আমাদের মধ্যখানটিতে আমাদের দুর্লভ পুরা করার সময় থাকবে। এই জন্য তস্কিমের কামটা খুব জমে পুরা করবে।